আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া'আ ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইয়ুহাজিরু ফী সাবীলিল্লাহ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 89 ইরশাদ করছেন যে যারা কাফির, অস্বীকারকারী আল্লাহ এবং পরকালকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, আল কোরআনকে তারা পছন্দ করে, তাদের মনের চাহিদা কামনা বাসনা হচ্ছে লাউ তাকফুরুনা কামা কাফারু, তারা যেমন কুফরি করেছে তোমরাও কুফরি করবে, ফাতাকুনুনা সাওয়া, ফলে তোমরা তাদের সমান হয়ে যাবে। আর প্রত্যেক জাতির হচ্ছে এই চরিত্র, বেনামাজি চাই যে সারা পৃথিবীর মানুষ বেনামাজি হয়ে যান, নামাজি মানুষকে বেনামাজি বরদাস্ত করতে পারে না। যারা নোংরা চরিত্রের মানুষ তারা চায় যে সকলে নোংরা হয়ে যাক, তাহলে আমাদের এই নোংরামি করতে লজ্জা লাগবে না। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে বন্ধু গ্রহণ করিও না, হাত্তা ইয়ুহাজিরু ফী সাবীলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে সত্যিকার অর্থে মুমিন হয়ে আল্লাহর রাস্তায় হিজরত করে না আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের উপর মক্কা বিজয়ের আগে পর্যন্ত হিজরত করা ফরজ ছিল, যাতে করে তারা নিজের ঈমান এবং আমলের হেফাজত করতে পারে। তারপরে তারা একসাথে একত্রিত হয়ে মদিনায় আনসার মুহাজিরিন মিলে আল্লাহর রাস্তায় একটি বড় শক্তি তৈরি করতে পারে, আর তা দিয়ে আল্লাহর শত্রুদেরকে প্রতিহত করতে পারে। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন যেহেতু মক্কাও ইসলামিক স্টেটে পরিণত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হিজরাত বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর কোন হিজরতের ফজিলত নেই, অর্থাৎ এই হিজরত আর মক্কা থেকে মদিনার ফরজ নেই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, তবে আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম রয়েছে এবং সৎ নিয়ত রয়েছে, ভালো নিয়ত নিয়ে ভালো কাজ করবেন। আল্লাহ পাক বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় হিজরত না করবে, তাহলে হিজরত করা সেই কালে ফরজ ছিল, তাই আল্লাহ পাক এই শর্ত লাগিয়েছেন। এটা মক্কা বিজয়ের আগের কথা। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, হিজরত করতে রাজি না হয়, ফাখুযুহুম, ঈমান না নিয়ে আসতে চাই, তাহলে তাদেরকে ধরো, ওয়াক্তুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই তাদেরকে পাবে সেখানে তাদেরকে হত্যা করো, কারণ তারাও এই রকমই তোমাদের সাথে করেছে, তারাও তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং তাদের মধ্য থেকে কোনো বন্ধু কোনো সাহায্যকারী গ্রহণ করিও না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে বলেছিলেন, ইজহাব, একজন কাফের সাহায্য করার জন্য এসেছিল, তখন তাকে বলেছিলেন তুমি চলে যাও, ফালান নাস্তাইনা বি মুশরিক, মুশরিক দিয়ে পুত্তলিক দিয়ে আমি কোনো সাহায্য নেব না। আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে কোনো বন্ধু আর সাহায্যকারী গ্রহণ করিও না। মহান আল্লাহ বলছেন, ইল্লা আল্লাযীনা ইয়াসিলুনা ইলা ক্বাওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মীসাক আও জাআকুম হাসরাত সুদুরুহুম আন ইউকাতিলুকুম আও ইউকাতিলু ক্বাওমাহুম ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম ফাইন ইতাযালুকুম ফালাম ইউকাতিলুকুম ওয়া আলকাউ ইলাইকুম আসসালাম ফামা জাআলা আল্লাহু লাকুম আলাইহিম সাবীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন, যে যাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে না। ইল্লা আল্লাযীনা ইয়াসিলুনা ইলা ক্বাওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মীসাক, তবে ওই সব লোকেরা যারা মিলিত হয়ে যায় এমন একটি সম্প্রদায়ের সাথে যাদের মাঝে এবং তোমাদের মাঝে চুক্তি রয়েছে, সন্ধি হয়ে রয়েছে, যে আমরা তোমাদের হস্তক্ষেপ করব না, তোমরা আমাদের ওপর কোন রকমের আক্রমণ করবে না, ওদের সাথে যদি গিয়ে মিলে যায় এইরকম মুনাফিক হয়। মুনাফিকদের কথা আল্লাহাক বলেছেন। অথবা আরেক দল হচ্ছে যারা এমন হয়ে এসেছে যাদের অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে, যেই কাজে তাদেরকে বাধ্য করে নিয়ে আসা হয়েছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাতে কখনো রাজি নাই। আব্বাস রাজি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন এবং বদরের যুদ্ধে হাজির হয়েছিলেন কাফের মুশরিকদের পক্ষ থেকে, কিন্তু এতে অসন্তুষ্ট ছিলেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা জায়নব রাজি আল্লাহ তাআলা আনহার স্বামী আবুল আসিম ইবনে রাবি হাজির হয়েছিলেন, এরা সন্তুষ্ট ছিলেন না এই যুদ্ধের উপর। আল্লাহ পাক বলছেন যে তাদের অন্তর সংকুচিত হয়ে গেছে, আইয়ু কাতিলুক, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে তারা চাই না। আও ইউকাতিলু কওম, আর যদি তাদেরকে বলো যে তোমার জাতি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাও চায় না, তারা নিরপেক্ষ থাকতে চায়, এদিকেও থাকতে চায় না আর ওদিকেও থাকতে চায় না, বরং তারা নিরপেক্ষ থাকতে চায়। এতটুকু যদি করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি না। ওয়ালাউ শা আল্লাহ লাসাল্লাতাহুম আলাইকুম, আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন তো এই লোকগুলিকে তোমাদের উপর চাপিয়ে দিতেন, এরা মক্কার কুরাইশদের পক্ষ থেকে আসতো আর এসে এই মুনাফিকরা তোমাদের উপর আক্রমণ করে দিত, অথবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পর ইসলাম কবুল করলেন এবং আরো যারা অসন্তুষ্ট ছিল এই যুদ্ধের উপর তারা এসে তোমাদের উপর চেপে পড়তো, কিন্তু আল্লাহ পাক তাদের মনকে ফিরিয়ে দিয়েছিলেন। ফালাকাতালুকুম, তোমাদের উপর চাপিয়ে দিতেন এবং তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করত। সুতরাং যদি তারা ফাইনে তাজালুকুম, তোমাদের থেকে তারা আলাদা হয়ে যায় যে না মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করব না, ফালাম ইউকাতিলুকুম, সুতরাং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, ওয়ালকাউ ইলাইকুমুস সালাম, এবং শান্তির বাণী তোমাদের কাছে প্রেরণ করে যে আমরা শান্তিতে বসবাস করতে চাই, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, তাদের বিরুদ্ধে তোমাদের জন্য কোনো রাস্তা আল্লাহ রাখেননি যে তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করবে এবং তাদেরকে তোমরা প্রতিহত করবে, তাদেরকে হত্যা করবে। আল্লাহ পাক বলছে সাতাজিদুনা আখারিন ইউরিদুনা ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, আর শীঘ্রই তুমি কতক লোককে এমন পাবে যে যারা তোমাদের কাছ থেকেও ইউরিদুনা ইয়ামানুকুম, তোমাদের কাছ থেকেও নিরাপত্তা নিতে চায় যাতে তোমরা ক্ষতি না করা, সুবিধাবাদী ওয়া ইয়ামানু কওমাহুম, এবং নিজের জাতির পক্ষ থেকেও নিরাপত্তা নিতে চায় যে কাফের মুশরিকরাও যাতে ক্ষতি না করে। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতে উরকিসু ফিহা, যখনই তাদেরকে ফিতনার দিকে ফিরিয়ে দেওয়া হয়, বিবাদের দিকে সন্ত্রাসের দিকে ফিরিয়ে দেওয়া হয়, উরকিসু, তাতেই তারা ফিরে যায়, কিন্তু সুযোগে থাকে, সুযোগ পেলে ফিতনা সৃষ্টি করবে। ফাইনলাম ইয়াতাযিলুকুম, এরা যদি তোমাদের থেকে আলাদা না হয়ে যায়, অর্থাৎ এরা তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তোমাদের থেকে নিরপেক্ষ হচ্ছে না, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালাম, এবং তোমাদের উপর শান্তির বাণী যদি প্রেরণ না করে যে তোমাদের সাথে দেখো শান্তির সাথে বসবাস করতে চায়, এরকম কথাও বলছে না, ওয়াকুফু আইদিয়াহুম, এবং তারা তাদের নিজের হাতকে থেমেও রাখছে না, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণও করছে, ফাখুজুহুম, তাহলে তাদেরকে ধরো, ওয়াকতুলুহুম, তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুমুম, যেখানে পাও তাদেরকে, ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, এদের সম্পর্কেই তোমাদেরকে সুস্পষ্ট নেতৃত্ব দান করেছি, সুস্পষ্ট কর্তৃত্ব দান করেছি, অর্থাৎ তোমাদেরকে অনুমতি দিয়েছি যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তারপরে যারা ভুল করে কোন মানুষকে হত্যা করে তাদের কথা উল্লেখ করে বলছেন, ওমা কানা লিল মুমিনিন আন ইয়াক্তুলা মুমিনান ইল্লা খাতা, কোন মুমিন মুসলিমের জন্য জায়েজ নয় অন্য কোন মুমিনকে হত্যা করবে তবে যদি ভুল হয়ে যায়, ভুলবশত। ভুল হওয়া হচ্ছে একরকম ভুল যে আপনি মারছিলেন অন্য কিছু আর তাকে গিয়ে লেগে গেল, এক ভুল। আর এক ভুল হচ্ছে আপনি হালকা বস্তু দিয়ে একটা ঢেলা মেরেছিলেন, সাধারণত ওই ঢেলাতে মানুষ মারা যায় না, ঢেলা মেরেছিলেন কিন্তু তাতে মারা গেল, যেটা শিভে আমাদ। এইভাবে হত্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কাতলে আমাদ অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষকে হত্যা করা, আর কাতলে শিভে আমাদ যেটা হচ্ছে ইচ্ছা করে হালকা কিছু দিয়ে মেরেছিলেন যাতে হয়তো হালকা আঘাত হবে কিন্তু মরবে না, তাতে মরে গেল, একটা ঘুষি মারলেন কাউকে আর হঠাৎ করে মরে গেল, সাধারণত ঘুষিতে মরে না। আর আরেকটি হচ্ছে কাতলে খাতা, আপনি মারছিলেন অন্য জায়গায় আর লেগে গেল গিয়ে কোন ব্যক্তিকে, এটা হচ্ছে ভুল করে মারা। আল্লাহ পাক বলছেন, ওমান কাতালা মুমিনান খাতান ফাতাহরিরু রাকাবাতি মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, সুতরাং যেই ব্যক্তি কোন মুমিনকে ভুলবশত হত্যা করে দেবে তাকে একটি গোলাম স্বাধীন করতে হবে, ক্রীতদাস আজাদ করে গুনাহার কাফফারা পেশ করতে হবে, এ হচ্ছে কাফফারা হত্যা করার, যদি ভুল করে কেউ হত্যা করে, আর সেই গোলামটি হবে মুমিন গোলাম। আল্লাহ পাক এখানে শর্ত লাগিয়েছেন, সুতরাং যদি মুমিন না হয়ে যদি কাফের গোলাম হয় তাহলে যথেষ্ট হবে না, ওয়াদিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং রক্তপণ পেশ করবে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে, যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে রক্তপণ দিবে যাকে দিয়েত বলা হয়, আর তা হচ্ছে 100টি উট, ইল্লা আইয়া সাদাকু, তবে যদি তারা মাফ করে দেয়, সাদকা করা মানে মাফ করে যদি দেয় যে আমরা দিয়েত নেব না, আমাদের ছেলেকে যে খুন করা হয়েছে বা ভাই কোন খুন করা হয়েছে সেটা আমরা মাফ করে দিলাম। ফাইন কানা মিন কওমিন আদুউল্লাকুম ওয়া হুয়া মুমিন, আর যদি ওই ব্যক্তি তোমাদের শত্রুদের জাতি থেকে হয় আর সে মুমিন হয়, যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি মুমিন মুসলিম কিন্তু তার বংশধর সকলেই হচ্ছে কাফির, তাহলে এই দিয়েত কাকে দিবে, দিয়েত যদি দাও তাহলে কাফেরদের হাতে যাবে। তাই আল্লাহ পাক বলেন ফাতাহির রাকাবাতি মুমিনা, কোন মুমিন কিন্তু দাস স্বাধীন করবে শুধু, কিন্তু দিয়েত দিতে হবে না যাতে করে দিয়েত এই বড় এক সম্পদ কাফেরদের ঘরে না চলে যায়। ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, আর যদি এমন এক সম্প্রদায়ের মধ্য থেকে ওই মুমিন ব্যক্তি হয় যে তোমাদের মাঝে আর তাদের মাঝে একটি অঙ্গীকার রয়েছে, চুক্তিপত্র রয়েছে যে আমরা কারো উপর হস্তক্ষেপ করব না, ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে মুসলিম নয় ওই জাতি কিন্তু তাদের সাথে আমাদের চুক্তি রয়েছে, এরকম যদি হয় তাহলে দিয়েত পেশ করতে হবে যা তার পরিবারকে দিয়ে দিতে হবে, ওয়া তাহরিরু রাকাবাতি মুমিনা, এবং একজন মমিন গুলাম আজাদ করতে হবে, কিন্তু দাস আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি গোলাম না পায়, আর আজকের যুগে যেমন দাস দাসী নেই, সুতরাং ফাসিয়া মুশাহারাইনি মুতাতাবিঈন, একটানা বিনা কোনো গ্যাপে দুই মাসে রোজা রাখতে হবে। তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই তওবার ব্যবস্থা করা হয়েছে। ওয়া কান আল্লাহ আলিমান হাকিম, আল্লাহ ফাক রব্বুল আলামিন সবকিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এবং যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করল, ভুল করে নয়, ইচ্ছা করে জানে যে এই ব্যক্তি মুমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী, অথচ তাকে খুন করল, আল্লাহ পাক তার পাঁচটি শাস্তি এখানে উল্লেখ করেছেন। ফাজাযাউহু জাহান্নাম, প্রথম শাস্তি হচ্ছে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, আল্লাহ তৈরি করে রেখেছেন। দ্বিতীয় শাস্তি হচ্ছে খালেদান ফিহা, সেখানে চিরকাল থাকবে, যদি হালাল মনে করে থাকে তাহলে চিরকাল থাকবে। অথবা আরেকটি তাফসির করা হয়েছে যেটা সবচেয়ে বেশি সহি, সেটা হচ্ছে যে তার আসল শাস্তি ছিল চিরকাল শাস্তি, কিন্তু আল্লাহ তার খাস রহমতে ওই খুনি ব্যক্তির যদি ইমান থাকে আর কিছু নেক আমল থাকে, কিন্তু ইচ্ছা করে কোনো মুমিনকে খুন করে দিয়েছে, তাহলে দীর্ঘদিন শাস্তি দেবেন। তবে খালেদান ফিহা চিরকাল, আসল শাস্তি ওর ছিল, এত বড় অপরাধ করেছে, কিন্তু সেই শাস্তিকে আল্লাহ পাক হালকা করে দিয়েছেন দীর্ঘকালে। ওয়াগাযিব আল্লাহ আলাইহি, তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাকের গজব ক্রোধ তার উপর হবে। ওয়ালানাহু, আর চতুর্থ শাস্তি হচ্ছে আল্লাহ পাকের অভিশাপ লানত হবে, আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করবেন দুনিয়া এবং আখেরাতে। ওয়া আ'আদা লাহু আযাবান আযীমা, আর পাঁচ নম্বর শাস্তি হচ্ছে খুনির জন্য, যে খুনির জন্য আল্লাহ পাক মহা শাস্তি তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 94 তে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামানাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা। হে মুমিন সকল, ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যখন ভ্রমণ করবে আর কোনো মানুষকে পাবে হঠাৎ করে কাফের বলে, তোমাদের শত্রু বলে, এদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, এরা আমাদের রক্তের পিপাসু বলে হত্যা করে দেবে না, ফাতাবায়্যানু তদন্ত করবে। কারণ কোন এক সাহাবীর দল এই কাজ করেছিলেন যে একজন লোক, একজন রাখাল কলিমা পড়ছে, সালাম দিয়েছে, তখন বলে না না না, ইয়ে আত্মরক্ষার জন্য সালাম দিয়েছে, আসলে ইয়ে মুমিন মুসলিম নয়, ইয়ে হচ্ছে কাফের বলে তারা হত্যা করে দিয়েছিল। আল্লাহ পাক নিষেধ করলেন, ফাতাবায়্যানু, তোমরা তদন্ত করবে, পরীক্ষা করবে যে আসলে সে মুমিন মুসলিম কিনা। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনান, আর তোমরা বলবে না ওই লোক সম্পর্কে যেই ব্যক্তি তোমাদের সামনে সালাম পেশ করছে, বললো যে আসসালাম আলাইকুম, আর তারপর না না না, তুমি হয়তো আত্মরক্ষার জন্য, জান বাঁচাবার জন্য সালাম বলেছ, আর বলবে লাস্তা মুমিনান, তুমি মুমিন নও, এ কথা বলবে না। তবে তাকুন আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা পার্থিব ধন সম্পদ চাও, এর কাছ থেকে গনিমতের ধন সম্পদ পেয়ে যাবো, এই উদ্দেশ্য তোমাদের, ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট অনেক গনিমত রয়েছে, বহু সম্পদ রয়েছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, চিন্তা করে দেখো, কিছুদিন পূর্বে তো তোমরা এরকম ছিলে, তোমরাও কুফরের অবস্থায় ছিলে, এবং তোমরাও নতুন হয়তো ইসলাম গ্রহণ করেছিলে, তোমাদেরকে যদি এরকম কেউ হত্যা করে দিত তাহলে কেমনটা হইতো? ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের অনুগ্রহ করেছেন, ফাতাবায়্যানু, সুতরাং তোমরা তদন্ত করে নেবে, একটু পরীক্ষা করে দেখে নেবে। ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা, তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে শরীক হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর যারা শরীক হয়নি তারা সমান হতে পারে না, তবে ওই সব লোকেরা যাদের শরীয়তি ওজর ছিল, অক্ষম। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ফজিলতের কথা শুনলেন আর সকলে বদরে হাজির হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এত পার্থক্য রয়েছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করি আর যারা জিহাদে যেতে পারে তাদের মাঝে, আর আমি তো অন্ধ মানুষ, তাহলে আমি কি করব, আমি কি এত বড় মর্যাদা থেকে বঞ্চিত থাকব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের গায়র ওলি দারারে এই অংশটুকু নাজিল করলেন যে সেই ব্যক্তি যাতে করে কোনো ওজরওয়ালা ব্যক্তি না হয়, সে এই জিহাদে বা যুদ্ধে শরীক হতে সক্ষম নয়। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবিল কায়েদুনা মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে যারা বাড়িতে বসে থাকে তারা গায়র উলি দরার, যারা যাদের বিশেষ ওজর রয়েছে, অসুবিধা রয়েছে, তাদের ছাড়া ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা সমান হইতে পারে না, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের ধন সম্পদ দিয়ে, নিজের জান দিয়ে। তাহলে ধন সম্পদ জান দিয়ে একদল আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করেছে, আর আরেক দল আল কায়দুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে বাড়িতে বসে আছে, এই দুইটি দল সমান হতে পারে আল্লাহ ফাকর রব্বুল বলছেন। তবে যাদের শরীয়ত সম্মত কোনো ওজর অসুবিধা রয়েছে, আল্লাহ পাক তারপরে বলছেন ফাদদালাল্লাহুল মুজাহিদিন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়দিনা দারাজা। আল্লাহ পাক যারা ধন সম্পদ জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই সব লোকদের উপর যারা বাড়িতে বসে থাকে মর্যাদার, এই মর্যাদা সম্মান দান করেছেন। ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, এবং প্রত্যেকের সাথে আল্লাহ পাক কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ পাক এই আয়াতে প্রত্যেক সাহাবীকে সার্টিফিকেট দিয়েছেন যে যত সাহাবী রয়েছেন মুহাজির হোক আর আনসার হোক আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাতের ওয়াদা দিয়েছেন। আল হুসনা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল নেক কাজ করেছে তাদের জন্য আল হুসনা রয়েছে অর্থাৎ জান্নাত রয়েছে। আয়াতের তাফসীর হচ্ছে জান্নাত ওয়া জিয়াদা এবং তার সাথে ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে। এই জিয়াদার তাফসীর করেছেন তাফসীরকারগণ এবং হাদিসে রয়েছে এটা হচ্ছে রুইয়াতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ, আল্লাহর দিদার। তাহলে যারা জান্নাতে সৎকর্মশীল হবে তারা জান্নাত যাবে এবং তাদেরকে আল্লাহ পাক অতিরিক্ত ফাও দিবেন যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ। মহান আল্লাহ বলছেন যে প্রত্যেকের সাথে আল্লাহ পাক কল্যাণের জান্নাতের ওয়াদা করেছেন। সাহাবাই কেরাম যারা ওজরে যেতে পারেননি আল্লাহ রাস্তায় জিহাদে আর যারা গিয়েছেন সকলে, তবে আল্লাহ পাক ওয়াফাদদালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিন আজরান আযীমা, যারা আল্লাহ রাস্তায় জিহাদকারী তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই সব লোকেদের উপর যারা বাড়িতে বসে রয়েছে, আজরান আযীমা মহা পুরস্কার দিয়ে, অনেক পুরস্কার দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে লা মিআতা দারাজা, জান্নাতে 100টি স্তর রয়েছে, 100টি মর্যাদা আর রয়েছে। আআদাহাল্লাহু লিল মুজাহিদিন, যারা আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ করবে তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে এসব মর্যাদা সমূহ রয়েছে এবং মার্জনা রয়েছে এবং দয়াও রয়েছে। ওয়া কান আল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন ওই সব লোকদের সম্পর্কে যারা মক্কাতে ইসলাম গ্রহণ করার পরেও স্বেচ্ছায় থেকে গিয়েছিল, হিজরত করেনি, ধন সম্পদ ছেড়ে যাব, আমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে যাব, আত্মীয় স্বজন ছেড়ে যাব, যাইনি কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, এবং তাদেরকে বাধ্য করে এই কোরাইশ নেতারা বদরে হাজির করেছিল, আর এখানে এসে তারা হতাহত হয়েছিল, মারা গিয়েছিল। যখন তারা মারা যায় ফেরেশতারা তাদেরকে শাসানিমূলক ধমক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন ফিমা কুনতুম, কি অবস্থায় তোমরা মারা গিয়েছ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকা, নিশ্চয়ই যাদেরকে ফেরেশতাগণ মৃত্যু দান করেছিলেন, যাদের আত্মাগুলিকে গ্রহণ করে নিয়েছিলেন, জালেমি আনফুসহিম, তারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছিল হিজরত না করে ওখানে থেকে গিয়ে। কালু ফিমা কুনতুম, ফেরেশতারা বলেছিলেন কি অবস্থায় তোমরা ছিলে, কেন মারা গেলে তোমরা। কালু তারা বলেছিল কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ, এই মক্কার জমিতে মক্কার ভূমিতে আমরা অত্যন্ত দুর্বল অসহায় ছিলাম, কি করব, আমরা তো হিজরত করতে পারিনি। কালু তখন ফেরেশতাগণ বলবেন তাদেরকে, বলেছিলেন শাসন করে ধমক দিয়ে আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিয়া, তখন কি আল্লাহর জমি প্রশস্ত ছিল না। বলছেন যে ফেরেশতারা বলবেন আলাম তাকুন আরযুল্লাহ ওয়াসিয়া, আল্লাহর জমিন অর্থাৎ এখানে মদিনাকে উদ্দেশ্য করা হয়েছে, মদিনার ভূমি কি প্রশস্ত ছিল না, সেখানে তোমাদের বাড়িঘর করার জায়গা ছিল না। ফাতুহাজিরু ফিহা, সেখানে তোমরা হিজরত করতে, কেন হিজরত করনি। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া সাআত মাসীরা, আর বড়ই খারাপ প্রত্যাবর্তন স্থল। তাহলে যেসব লোকেরা শখ করে দুনিয়ার জন্য ধন সম্পদ উপার্জন করার জন্য পশ্চিমা দেশগুলিতে চলে যাচ্ছে, যেসব দেশে ইসলাম পালন করা যায় না, যেসব দেশে হিজাব পালন করা যায় না, যেসব দেশে অনেক হারাম কাজ করতে বাধ্য হয়, মদের দোকান দিতে বাধ্য হইতে হয়, মদের দোকানে চাকরি করতে বাধ্য হইতে হয়, হারাম খেতে বাধ্য হয়, সেসব দেশে গিয়ে যারা স্বেচ্ছায় বসবাস করে তাদেরকে আল্লাহ পাক এই রকমের শাস্তি দেবেন, এবং এই শাস্তি আল্লাহ পাক তাদের উল্লেখ করেছেন। ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, তবে একেবারে যারা অসহায় তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং জেলখানায় বন্ধ করে দেওয়া হয়েছে, তারা বেরিয়ে সেখান থেকে আসতে পারে না। মক্কায় এইরকম কিছু দুর্বল পুরুষ মহিলা এবং শিশুদেরকে এই কাফের জালিমরা বেঁধে রেখেছিল ঘরের মধ্যে, তাদেরকে বের হইতে দিত না। আল্লাহ বলছেন তবে ওই সব দুর্বল লোকেরা পুরুষের মধ্য থেকে অন্নিসা আরো দুর্বল মহিলারা ওয়াল উইলদান এবং শিশুরা লায়াস্তিতু হিলাতান, যারা কোনো উপায় পাচ্ছিলেন না যে কেমন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এবং কোনো রাস্তা ও পথও জানা জানছিলেন না যে কোনখান দিয়ে বা আমরা মদিনা পৌঁছিব, ফাউলাইক আসাল্লাহু আন ইয়াফু আনহুম, হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে শুধু মাফ করবেন, ওয়াকান আল্লাহু আফওয়ান গাফুরা, আল্লাহ পাক অতি মার্জনাকারী এবং ক্ষমাশীল। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন হিজরতের জন্য উৎসাহিত করে, ওমাই ইয়াহাজির ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরাম ওয়া সাআ, সেই ব্যক্তি পৃথিবীতে প্রাচুর্য প্রাপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন মুরাগামান কাসীরা, মুরাগামান কাসীরা মানে হচ্ছে বহু আশ্রয়স্থল পাবে, অনেক জায়গা পাবে, এখানে না পাবে আর অন্য জায়গায় পাবে, বহু আশ্রয়স্থল পাবে, ওয়া সাআতান, এবং প্রশস্ত রিজিক পাবে, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন, প্রাচুর্য পাবে। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলি, আর যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে আল্লাহর রাস্তায় হিজরত করে বেরোল, আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যাব এবং তার সাথে হে দীন ইসলামের খেদমত করবে, এই উদ্দেশ্যে হিজরত করলো মক্কা থেকে মদিনা অথবা অন্য কোন জায়গা থেকে মদিনায় হিজরত করে আসলো, সুম্মা ইউদরিকুহুল মউত, তারপরে তাকে যদি মৃত্যু পেয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে, ওয়াকান আল্লাহু গাফুরুর রাহিমা, এবং আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 101 ইরশাদ করেছেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত ইন খিফতু আন ইয়াফতিনাকুমুল লাযিনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, হে মুমিন মুসলিমরা যখন তোমরা পৃথিবীতে সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তখন তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা নামাজে কসর করো। আল্লাহ পাক নামাজের কসর সম্পর্কে এই আয়াত নাজিল করেছেন, এই আয়াত দিয়ে আল্লাহ পাক নামাজের কসরকে শরীয়তে বিধিবদ্ধ করেছেন। কসর হচ্ছে চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত পড়া, যেমন জোহর আসর এশা এগুলির কসর রয়েছে, পক্ষান্তরে মাগরিব আর ফজরে কোনো কসর নেই, ফরজে কসর রয়েছে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না তোমরা যদি সালাতে কসর করো, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, তোমাদের যদি আশঙ্কা হয় যে কাফিররা তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করবে, তোমাদের উপর হানা দিয়ে দিবে, তাহলে এই যে শর্ত লাগানো হয়েছে এটি আসলে শর্ত হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেননি, বরং সেই সময়ের অবস্থাকে তুলে ধরা হয়েছে। তখনকার পরিস্থিতি ছিল এমন যে কোনো জায়গায় কাফের বলে ভয় ছিল, যার ফলে আল্লাহ পাক এই কথা তুলে ধরেছেন। এই রকম বেশ কিছু জায়গায় কোরআনে কারিমে আল্লাহ পাক এই ধরনের কথা উল্লেখ করেছেন, কিন্তু সেটি শর্ত নয়। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনা, যদি তোমাদের দাসীরা পাপ থেকে বাঁচতে চায়, পবিত্র থাকতে চায়, তাহলে তাদেরকে ব্যভিচার করতে বাধ্য করিও না। তার মানে কি, তারা যদি পাপ থেকে বাঁচতে না চায়, স্বেচ্ছায় জেনা করে, তাহলে কি জায়েজ হবে না? এই শর্ত নয়, বরং তখনকার পরিস্থিতি এরকম ছিল, এক শ্রেণীর জালেমরা মক্কায় তারা তাদের দাসীদেরকে ব্যভিচার করতে বাধ্য করত। তাই আল্লাহ পাক এখানে শর্ত হিসাবে উল্লেখ করেননি, ভয় থাক আর না থাক, নিরাপদ সফর হোক, তবুও কসর শরীয়তে শরীয়ত সম্মত। আল্লাহ পাক বলছেন যে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদু ওয়া মুবিন, নিশ্চয়ই কাফিররা হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআক ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম فَإِذَا سَجَدُوا فَلْيَكُنْ مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সালাতুল খৌফ সম্পর্কে, ভয় ভীতির নামাজ। ভয় ভীতির নামাজ সম্পর্কে বিস্তারিত কাছাকাছি 7-8 রকমের তরিকা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার সুনানে আবু দাউদে উল্লেখ করেছেন এবং ফিকার কিতাবাদিতে বিস্তারিত পাওয়া যাবে। আল্লাহ পাক এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন, হে নবী, যখন তাদের সাথে তুমি হবে এবং তাদের জন্য সালাত কায়েম করবে আর ভয় ভীতি রয়েছে শত্রু বলে, ফাল তাকুম তায়ফাতুম মিনহুম মাক, তাদের এক দল, সাহাবায়ে কেরামদের এক দল তোমার সাথে দাঁড়াবে, ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারা অস্ত্র ধারণ করে থাকবে, ফাইজা সাজাতু, যখন সিজদায় যাবে, ফালিয়াকুন মিন ওয়ারায়কুম, তারা যেন তোমার পিছনে থাকে, ওয়ালতাতু তায়ফাতুন উখরা, আরেক দল আসবে, এক রাকাত যখন পড়া হয়ে যাবে অথবা দুই রাকাত পড়া হবে, দুই রকমের তরিকা রয়েছে, আরেক দল আসবে যারা শত্রুর সামনে দাঁড়িয়ে ছিল, যারা নামাজ পড়েনি এখনো, ফালিও সাল্লু মাক, এসে তারা নামাজ পড়বে, ওয়ালিয়াখুযু হিজরাহুম, তারা সতর্কতা অবলম্বন করবে, সাবধানে থাকবে যাতে শত্রু আক্রমণ না করে, ওয়াসলিহাতাহুম, এবং অস্ত্রগুলি ধারণ করে থাকবে, ওয়াদাল্লাযিনা কাফারু, কাফিররা পছন্দ করে, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, তোমরা যদি তোমাদের সাজ সরঞ্জাম থেকে আর অস্ত্র থেকে গাফিল হয়ে যাও, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে হঠাৎ করে তোমাদের আক্রমণ করে দেবে, ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ইন কানা বিকুম আযান মিন মাতার, তোমাদের যদি কষ্ট হয় বৃষ্টিতে অথবা তোমরা অসুস্থ থাকো, আনতাযাও আসলিহাতাকুম, তাহলে তোমাদের অস্ত্র রাখতে পারো, কারণ তোমরা অসুস্থ হয়ে পড়েছো অথবা বৃষ্টি হয়েছে, তখন আরাম বিশ্রাম করতে পারো, খুজু হিজরাকুম, তবে সতর্ক সাবধান থাকবে, ইন্নাল্লাহ আ'আদা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির জাতিদের জন্য লাঞ্ছনাকর আজাব তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের শত্রুদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرجيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما سمانيت শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার জ্ঞান হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেছেন, তার প্রতি ঈমান নিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে আল কোরআন তা তুমি মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 103 এ ইরশাদ করছেন, ফায়দা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফায়দাত মা'নান্তুম ফাকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ ইরশাদ করছেন, হে মানুষরা যখন তোমরা সালাত সম্পাদন করে নিলে, তোমাদের নামাজ শেষ হয়ে গেল, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহকে ভুলে যেও না। নামাজ শেষ করলে তার মানে আল্লাহকে ভুলে যাবে, আর দুনিয়ার কাজে গেলে, সংসারের কাজে গেলে, ব্যবসা বাণিজ্য গেলে তখন পাপে লিপ্ত হয়ে যাবে, অন্যায় কাজ করে ফেলবে, আল্লাহ পাকের অবাধ্য হবে, এমনটা যাতে না হয়। ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করতে থাকো কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কউদান বসে থাকা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম আর তোমাদের শায়িত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে সালাতুল খৌফ, ভয় ভীতির সালাতের বিধান নাজিল করেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত সম্পাদন হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। যে কোনো অবস্থায় আল্লাহ পাকের জিকির আজকার, যেখানে দাঁড়ানো অবস্থায় সুন্নতি জিকির আজকার রয়েছে সেগুলি আমরা করব, যেখানে বসে থাকা অবস্থায় আল্লাহ পাকের সুন্নতি জিকির আজকার রয়েছে সেগুলি আমরা করব, আর শুয়ে থাকা অবস্থায় যেসব আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার রয়েছে সুন্নত দ্বারা প্রমাণিত তা আমরা করব। যেমন ফরজ সালাতের পরে সুন্নতি জিকির আজকার রয়েছে মুসাল্লায় বসে, ঘুমাবার পূর্বে জিকির আজকার রয়েছে শুয়ে, এইভাবে চলতে ফিরতে বিভিন্ন সময় বাজারে গেলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকার রয়েছে, ঘরে প্রবেশ করলে, গাড়িতে চাপলে, বিভিন্ন সময়ের যে সুন্নতি জিকির আজকার রয়েছে এগুলির প্রথম পাবন্দি করতে হবে, আর তারপরে নফল জিকির আজকার করতে হবে, তাও যেহেতু ইবাদত এবং সমস্ত জিকির আজকার ইবাদত, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজগার করেছেন সেইভাবে করতে হবে, নতুন কোন পদ্ধতি বের করলে হবে না, বরং সেটা হবে বিদাত। যেমন সম্মিলিত ভাবে আল্লাহ পাকের জিকির করা, এটা হচ্ছে একটি বিদাত, কারণ নবী সাল্লাম সাহাবাই কেরামরা একসাথে মিলে সম্মিলিত কখনো জিকির করেননি। এভাবে অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির আজগার করা, যার দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পায় না, এইরকম জিকির নবী করিম সাল্লাম করেননি এবং আমাদেরকে দেননি, সুতরাং এগুলি হবে বিদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ফায়জাত মা আনান্তুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, আর কোনো ভয় ভীতি নেই শত্রু বলে, ফাকিমুসসালাহ, তখন তোমরা সালাত কায়েম করো সুষ্ঠুভাবে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, অর্থাৎ তখন সালাতুল খাউফে যেইভাবে আমি পদ্ধতি বললাম সেই রকম আর নামাজ পড়া চলবে না, তখন তোমাদেরকে যেইভাবে নামাজ শেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সেইভাবে তোমরা নামাজ কায়েম করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে মুমিনদের উপর ফরজ করা হয়েছে ওয়াক্তের উপর, সময়ের উপর, তার সময়কে নির্ধারিত করা হয়েছে। তাহলে এই আয়াতের অংশে আল্লাহ পাক বললেন যে ফরজ নামাজগুলির নির্ধারিত ওয়াক্ত রয়েছে, যার প্রথম ওয়াক্তকে নির্ধারিত করা হয়েছে এবং শেষ ওয়াক্তকে নির্ধারিত করা হয়েছে। জোহর থেকে আসরের সময়কে নির্ধারিত করা হয়েছে, আসর থেকে মাগরিবের সময় নির্ধারিত করা হয়েছে, মাগরিব থেকে এশার সময় নির্ধারিত করা হয়েছে, এশা শেষ সময় নির্ধারিত করা হয়েছে, তারপরে এমন একটা সময় আছে যে সময়টা এশার সময়ও নয় আর ফজরের সময় নয়, ঠিক তেমনি ফজরের প্রথম সময় এবং শেষ সময় নির্ধারিত করা হয়েছে, তারপরে সূর্য ওঠার সময় থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া পর্যন্ত এই সময়টুকু কোনো নামাজের অক্ত নয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের অক্ত নির্ধারিত করেছেন, সুতরাং নামাজের অক্তকে খেয়াল রেখেই আদায় করতে হবে, না হলে খেয়াল খুশি যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ছাড় দিয়েছেন দুই শ্রেণীর মানুষকে, যারা অক্ত পার হয়ে গেল তাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। মান্নাম আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, কোন ব্যক্তি যদি নামাজের সময় শুয়ে থেকে যাই, ইচ্ছাকৃত নয় যে সে তার রুটিন বানিয়ে ফেলেছে যে ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়বে অথবা আসরের নামাজ পড়বে, সে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়ে সন্ধ্যা ৫টার সময়, এই রকম নয়, এশার নামাজের সময় শুয়ে গেল তারপরে রাতের কোনো অংশে গিয়ে শেষ রাতে অথবা ফজরের সাথে পড়ল, এমন নয়। বরং যেই ব্যক্তি অনিচ্ছাকৃত শুয়ে পড়েছে, ঘুম এসে গেছিল এবং তারপরে নামাজের রক্তে তাকে জাগা উচিত ছিল কিন্তু তাকে জাগাবার কেউ হয়নি, অথবা সে জাগার ব্যবস্থা রেখেছিল, হয়তো অ্যালার্ম লাগিয়ে রেখেছিল কিন্তু সে জাগতে পারেনি গভীর ঘুমের কারণে, মান্নামান সালাতিনের অর্থ হচ্ছে এই যে অনিচ্ছাকৃত নামাজের সময় ঘুমিয়ে থেকে নামাজের সময়টা পার হয়ে চলে গেছে, আও নাসিয়া অথবা ভুলে গিয়েছিল, ইচ্ছা করে নামাজকে বিলম্ব করেনি বরং ভুলে গিয়েছিল, পরে তার স্মরণে এসেছে যে অমুক নামাজ তো আমি পড়িনি, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, সেই ব্যক্তি যেন ওই নামাজকে আদায় করে নেই যখন তার স্মরণে আসবে, যখনই ঘুম ভাঙবে, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার সময়, লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এর কোনো আর কাফারা নেই। তবে ইচ্ছা করে যেসব লোকেরা আজকাল অধিকাংশ লোকেরা ফজরের নামাজকে সূর্য ওঠার পর পড়ে, এই রকম নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম ইন তাকুনু তাআলামুনা ফা ইন্নাহুম ইয়ালামুনা কামা তাআলামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা যারা কাফের সম্প্রদায় তাদের সন্ধান করাই দুর্বল হইও না, তাদের খোঁজ করাই এবং তারা কোথায় রয়েছে তোমাদের শত্রুতা করে তাদের সন্ধানে তোমরা দুর্বল হয়ে পড়িও না, ইন তাকুনু তাআলামুনা ফা ইন্নাহুম ইয়ালামুন, যদি তোমরা কষ্ট অনুভব করো যে তোমরা হতাহত হয়েছো, তোমাদের কষ্ট হয়েছে শারীরিক, ফাইন নহমি আলামুন, তাদেরও কষ্ট হয়েছে, তোমরা যদি আহত হয়ে থাকো তারাও আহত হয়েছে, ফাইন নহমি আলামুন কামা তাআলামুন, তোমরা যেমন আহত হয়েছো তেমন তারাও আহত হয়েছে, ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, অতিরিক্ত আল্লাহ পাক এমন একটি বিষয় তোমাদেরকে দিয়েছেন যা তাদেরকে দেননি, তোমরা আল্লাহ পাকের কাছে এই হতাহতের মাধ্যমে এমন কিছু পুরস্কারের আশা রাখো যা তারা আশা রাখে না, আল্লাহ পাকের কাছে কিছুই পাবে না, কারণ তারা বাতিলের স্বার্থে লড়াই করেছে, পক্ষান্তরে তোমরা সত্যকে জয়ী করার জন্য সংগ্রাম করেছো, ওয়া কান আল্লাহ আলিমান হাকিমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন এবং তিনি বিজ্ঞানময়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা, এই আয়াত এবং এই 105 নম্বর আয়াত থেকে শুরু করে 113 পর্যন্ত এই আয়াতগুলি নাজিল হয়েছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, যে আনসারদের মধ্যে কার কোন একজন মুনাফিক সে কারো বর্ম চুরি করেছিল, আর চুরি করার পরে সে সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সে আশঙ্কা করলো যে আর লুকিয়ে রাখা যাবে না, মানুষ জেনে নেবে। তখন গোপনীয়ভাবে সেই বর্মটিকে ইহুদিদের বাড়িতে ফেলে চলে এসেছিল, আর ফেলে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে এটা ইহুদিদের বাড়িতে পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে ভাবলেন যে এটা একজন মুসলিম আনসার গোত্রের লোক এবং তার কপটতা স্পষ্ট হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর সুতরাং তাকে বিশ্বাস করতে চলেছিলেন এবং তিনি এই ধারণা করে নিয়েছিলেন যে হয়তো ইহুদি চুরি করেছে যার বাড়িতে এই বর্মটি পাওয়া গেছে। ইহুদি অস্বীকার করল এবং বলল যে না, আমি চুরি করিনি, আমার বাড়িতে কেউ ফেলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিলেন যে দেখো, যারা ঝগড়াটে লোক এবং যারা বেশি বাকপটু তারা নিজের কথাকে নিজের মিথ্যাকে সত্য বানাতে চায়, আর এই আনসার গোত্রের যে মুনাফিক লোকটি তার কথাকে হয়তো তুমি বিশ্বাস করতে যাচ্ছ না, কখনো তুমি বিশ্বাস করবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, হে নবী, নিঃসন্দেহে আমি তোমার প্রতি সত্য নিয়ে কিতাব নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানব জাতির মাঝে তুমি বিচার করো, বিমা আরাকাল্লাহ, এমন বিধান দিয়ে যা তোমাকে আল্লাহ পাক দেখিয়েছেন এবং সেই জ্ঞান দান করেছেন। ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা, আর যারা খেয়ানতকারী বিশ্বাসঘাতক তাদের পক্ষ থেকে তর্কে জড়িত হবে না তুমি। ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করবে। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করবে, কারণ ভুল ত্রুটি হতে পারে। এবং তুমি যে মনে করেছিলে যে সেই আনসার গোত্রের লোকটি হয়তো সত্যবাদী আর ইহুদি চুরি করেছে, এই ধারণা ভুল, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা নিসার আয়াত নম্বর 107, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, হে নবী, তুমি ওই সব লোকদের পক্ষ থেকে বিতর্কে জড়িত হেও না, ঝগড়া করিও না, যারা নিজেদের সাথে খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, আল্লাহ পাক ভালোবাসেন না ওই সব লোকদেরকে যারা খেয়ানতকারী এবং পাপিষ্ট। ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহ বিমা ইয়ামালুনা মুহীতা, তারা মানুষ থেকে গোপনে রাখতে চায়, মানুষকে জানতে দিতে চায় না, সেই জন্য চুরির মালটি গিয়ে ইহুদিদের বাড়িতে ফেলে এসে। ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, আল্লাহ থেকে তো গোপন করতে পারে না। ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন যখন তারা রাত্রে গোপনে সলা পরামর্শ করছিল এমন বিষয় নিয়ে যে কথা আল্লাহ পছন্দ করেন না, অর্থাৎ এই ষড়যন্ত্র করছিল যে মাল তো চুরি করেছি কিন্তু এটা তো রাখা সম্ভব হচ্ছে না, তাহলে এটাকে নিয়ে গিয়ে ইহুদিদের বাড়িতে ফেলে চলে আসি। আল্লাহ পাক এই রকমের বিশ্বাসঘাতকতা, খেয়ানতের কথা, কারোর উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়ার কথা পছন্দ করেন না। ওয়াকান আল্লাহ বিমা ইয়ামালুনা মুহীতা, যা তারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বেষ্টন করে রয়েছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিরুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, আল্লাহ পাক বলছেন তোমরা তো এই লোক, জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তাদের পক্ষ থেকে তোমরা তর্ক বিতর্ক করলে কাউকে নির্দোষী সাব্যস্ত করার জন্য, ফামান ইউজাদিরুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এদের পক্ষ থেকে কে তর্ক বিতর্ক করতে আসবে, তখন কে বাদানুবাদ ওদের পক্ষ থেকে করবে, তখন তো আর কেউ থাকবে না। আম্মা ইয়াকুন আলিহিম ওয়াকিলা, সেই দিন এমন কেউ আছে যে তাদের ওয়াকিল হবে, উকিল হয়ে ওকালতি করবে, এমনও কেউ পাবে না। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরার রাহিমা, এই ভুল ভ্রান্তি করেছে তারপরেও তওবার রাস্তা খোলা আছে, যদি তারা লজ্জিত হয়, অনুতপ্ত হয় এবং আল্লাহ পাকের কাছে তওবা করে, তো আল্লাহ পাক মাফ করবেন। বলছেন ওয়ামান ইয়ামাল সুআন, যেই ব্যক্তি কোনো খারাপ কাজ করলো, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপর বাড়াবাড়ি করলো, জুলম করলো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর কাছে মার্জনা কামনা করলো, ইয়াজিদুল্লাহ গাফুরার রাহিমা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অতি মার্জনাকারী এবং দয়াবান সেই ব্যক্তি পাবে। আর যেই ব্যক্তি কোনো গুনাহ উপার্জন করবে সেই ব্যক্তি নিজের ক্ষতি সাধনেই তা উপার্জন করবে। ওখান আল্লাহ আলিমান হাকিমা, এবং আল্লাহ ফাকরুল সবকিছু জানেন এবং প্রজ্ঞাময়। আর যেই ব্যক্তি কোন গুনহা উপার্জন করলো, গুনহার কাজ করলো, আও ইসমান অথবা কোন অন্যায় কাজ করলো, পাপ করলো, সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, কোন ত্রুটি করলো অথবা কোন পাপ করলো, তারপরে তা দিয়ে এই ব্যাপারে অন্যের ওপর সেই মিথ্যা অপবাদ চাপিয়ে দিল, এমন ব্যক্তির ওপর চাপাইলো যেই ব্যক্তি বারি নির্দোষী, নির্দোষী ব্যক্তির ওপর সে দোষ চাপিয়ে দিল, তাহলে সে কত বড় অপরাধ করলো? আল্লাহ বলছেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমা মুবিনা, তাহলে সে স্পষ্ট জ্বলন্ত অপবাদ এবং স্পষ্ট গুনহার বোঝা নিজের উপর চাপিয়ে নিল। সেই ব্যক্তি মিথ্যা অপবাদের যে কবিরা গুনাহ রয়েছে এই গুনাহ নিজের উপর চাপিয়ে নিল আর বড় অন্যায় কাজ করলো। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়া লাউলা ফাযলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহামমা তায়ফাতুন মিনহুম আন ইয়ুদিল্লু ওয়া মা ইয়ুদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকা আল-কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা। মহান আল্লাহ বলছেন যে এই রকম যখন পরিস্থিতি আসবে, এই রকমের ঘটনা যখন আসবে, এই সময়গুলিতে যদি আল্লাহ পাকের অনুগ্রহ হে নবী তোমার প্রতি না হইতো এবং আল্লাহ পাকের বিশেষ দয়া যদি না হইতো, তাহলে একদল তাদের মধ্য থেকে তোমাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, বিভ্রান্ত করে দিয়ে তুমি নির্দোষীকে দোষী বানিয়ে দিতে, যদিও সেই ব্যক্তি কাফের, যদিও সেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কিন্তু তারপরেও সেই ব্যক্তি যেহেতু নির্দোষী সেজন্য তোমার বড়ই অপরাধ হইত। অমা ইয়ুদিল্লু না ইল্লা আনফুসাহুম, আর তারা নিজেদেরকে পথভ্রষ্ট করত, তোমাকে পথভ্রষ্ট করে নিজেদেরই ক্ষতি সাধন করত। অমা ইয়াদুররুনাকা মিন শাই, তোমার কোনো ক্ষতি করতে পারত না কারণ তোমাকে আমি ভুলের উপর সাব্যস্ত রাখতাম না। আম্বিয়া ও রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভুলের উপর যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার উপর সাব্যস্ত রাখেন না, বরং আল্লাহ পাক সংশোধন করে দেন ওহির মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে সংশোধন করে দেন নবী এবং রাসূলগণের। পক্ষান্তরে যতই বড় আল্লাহর নেক বান্দা হোক না কেন, যতই বড় আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হোক না কেন, কোনো তার নিশ্চয়তা নেই যে তার আল্লাহ পাক পৃথিবীতে সংশোধন করে দিবেন, না আকীদার ক্ষেত্রে, না সুন্নতের অনুসরণের ক্ষেত্রে, না হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, না ফরজ ওয়াজিব আদায় করে সঠিক পথের ওপর চলার ক্ষেত্রে। হতে পারে যে সারা জীবনটা যাকে আল্লাহর ওলি মনে করা হচ্ছে শিরক বিদআতের উপরে থেকে গেল, হতে পারে যে সে বড় অন্যায়ের উপর থেকে গেল, এই বিষয়টিকে আমাদেরকে স্পষ্ট ভাবে বুঝে নিতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ পাক হে নবী তোমার প্রতি কিতাব আল কোরআন নাজিল করেছেন, ওয়াল হিকমাতা এবং সুন্নাত নাজিল করেছেন, হাদিস নাজিল করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর এমন কিছু শিখিয়েছেন তোমাকে যা তুমি জানতে না, ওয়া কানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ তোমার উপর বড় রয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নুতিহি আজরান আযীমা। মানুষরা অনেক সময় গোপনে আলোচনা করে, চুপি সারে কথা বলে, কানাকানি করে, আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই কানাকানি করাই বা গোপনে কোনো কথা আলোচনা করাই তেমন কোনো কল্যাণ নাই, তবে যদি সেই বিষয়বস্তুগুলি ভালো হয়। আল্লাহ পাক বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের অনেক সলাপ পরামর্শে গোপন আলোচনায় কোনো রকমের কল্যাণ নেই। অধিকাংশ যারা গোপন আলোচনা করে, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, না হলে কারো গীবত সমালোচনা করে, না হলে কারো ক্ষেত্রে জুলম বাড়াবাড়ি করার জন্য উদ্দেশ্য করে থাকে, নির্দোষীকে দোষী বানাবার জন্য বা দোষীকে ছেড়ে দেওয়ার জন্য, দোষমুক্ত করে দেওয়ার জন্য ইত্যাদি, আল্লাহ পাক বলছেন যে তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোন রকমের কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকা, তবে কেউ যদি গোপনে দান খেরাত সম্পর্কে আলোচনা করে যে আমাদের বিশেষ একটা কল্যাণমূলক কাজ করতে হবে, গঠনমূলক কাজ করতে হবে, দিনের কাজ করতে হবে, যাতে আমাদের ইহকাল পরকালের বৃহৎ স্বার্থ রয়েছে সেজন্য দান খেরাত করতে হবে, আও মারুফিন অথবা ভালো কথা বলে, আও ইসলাহিম বাইনান নাস অথবা মানুষের মাঝে হয়তো বিভেদ সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তাদের মাঝে মীমাংসা করার জন্য গোপনে কোনো সলা পরামর্শ করে, এগুলি হচ্ছে ভালো কাজ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ব্যাপক হাদিস রয়েছে, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ হচ্ছে তোমার সাদাকা দান খায়রাত। আর সাদকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে তার বড় ফজিলত বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য উৎসাহিত করেছেন। এইভাবে মানব জাতির মাঝে মীমাংসা করে দেওয়া, তৃতীয় পক্ষে এসে তাদেরকে মিলিয়ে দেওয়া, এটি বড়ই সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল তারপরে বলেছেন ওমাইয়া ফাল যালিকা ইবতিগা মারযাতিল্লাহ, আর যারাই এই কাজগুলি করবে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি করার জন্য, তাহলে যেসব ভালো কাজ করবেন উদ্দেশ্য থাকবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা আর তার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত হাসিল করে গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া। কখনো পার্থিব উদ্দেশ্য থাকবে না যে আমি যদি দান খায়রাত করি তো আমার খ্যাতি হবে অথবা লোকেরা আমাকে ভালোবাসবে, তখন আমার জনপ্রিয়তা বাড়লে আমি বড় নেতৃত্বে পৌঁছিতে পারবো, অথবা কোনো ভালো কাজ করলে আমাকে লোকে চেনবে, এইরকমই সালিস বিচার করলে মীমাংসা করে দিলে আমাকে লোকেরা নেতা মেনে নেবে, দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, অথবা সেখানে কিছু পারিশ্রমিক পাবো, এইরকম কোনো উদ্দেশ্য যেন না থাকে। আল্লাহ পাক বলছেন যে এইসব কাজগুলি করবে ইবতিগা মারযাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাহলে শীঘ্রই তাকে আমি মহা পুরস্কার দান করব। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যান লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহিম আতাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যে মজবুত করে ধারণ করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর যেহেতু পুরোপুরিভাবে তার সাহাবাগণ ছিলেন, সুতরাং এই সাহাবাগণকে আল্লাহ পাক মুমিনিন বলেছেন, কোরআন নাজিল হওয়ার যুগে তারাই ছিলেন মুমিনিন, তাদের রাস্তার অনুসরণ করতে বলেছেন, আর এই রাস্তা বাদ দিয়ে যদি কেউ অন্য রাস্তায় চলে নবী সাল্লামের বিরুদ্ধাচরণ করে আর সাহাবাই কেরামদের রাস্তা ছেড়ে দেয় অন্য কোন রাস্তায়, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আর ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে যদি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এর যদি পথকে ছেড়ে দেই, তাহলে আল্লাহ পাক তার জন্য কঠোর শাস্তি রেখেছেন। মহান আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যান লাহুল হুদা, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধাচরণ করবে তার জন্য সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যে রাস্তা রয়েছে, সাহাবাই কেরামগণ হচ্ছে প্রথম সারির মুমিন এই উম্মতের, তাদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তার অনুসরণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরে যাবে সেদিকে আমি ফিরিয়ে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে দাখিল করব, ওয়া সাআত মাসীরা, জাহান্নাম কতই না মন্দ আবাস। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 116 তে ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক মার্জনা করবে না আন ইউশরাকা বিহি, যদি তার সাথে শিরক করা হয়, কেউ যদি আল্লাহর সাথে তার প্রভুত্বে, তার ইবাদতে, তার গুণাবলীতে শিরক করে, তাহলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বিনা তওবায় যদি মারা যায়, বিনা সংশোধনে যদি কেউ বহুত্ববাদী হয়ে মারা যায়, তাহলে আল্লাহ পাক মাফ করবেন না। এই সেজদা আল্লাহ ছাড়া অন্য কেউ দিয়ে বিনা তওবায় মারা গেল। দোয়া আল্লাহ পাকের হক, আর দোয়া হুয়াল ইবাদা, সহিহ মুসলিমের হাদিস, দোয়াই হচ্ছে আসল ইবাদত। দোয়া ফরিয়াদ আল্লাহ ছাড়া অন্য কেউ দিয়ে মারা গেল, এই রকমই মান্নত হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, মান্নত অন্য কারো আস্তানায় দিয়ে মারা গেল বিনা তওবায়। তাহলে আল্লাহ পাক এই ধরনের শিরকে গুনাহ কখনো মাফ করবেন না। তাহলে শিরকের নিম্ন মানে যেসব গুনাহ রয়েছে সেগুলিকে আল্লাহ পাক যার জন্য চাইবেন মার্জনা করবেন। ওমা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই ব্যক্তি চরম ভাবে গুমরাহিতে পতিত রয়েছে, সেই ব্যক্তি চরম ভাবে গুমরাহিতে পতিত রয়েছে, গুমরাহ হয়ে রাস্তা হারিয়ে দিয়ে অনেক দূরে চলে গেছে। ইয়াদুনা মিন দুনিহি ইল্লা ইনাস, আল্লাহ বলছেন যে এদের স্বভাব হচ্ছে যে তারা যে আহ্বান করে, পূজা করে, উপাসনা করে, এসব মহিলাদের করে, কারণ অধিকাংশ পৌত্তলিকরা যেসবের পূজা করেছে সেগুলি হচ্ছে মহিলাদের প্রতিমূর্তি, যেমন মক্কার কুরাইশরা যেসব পূজা করত সেগুলি অধিকাংশ দেবী ছিল, লাত, উজ্জা, মানাত, নাইলা, এগুলি ছিল সব তাদের দেবী। তো এই রকমই পূজা সাধারণত যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে তারা বেশিরভাগ মহিলার রূপ চেহারা দিয়ে তাদের পূজা করে থাকে, উপাসনা করে থাকে। এইরকমই আরেকটি তাফসির হইতে পারে যে আরবের মুশরিকরা ফেরেশতাগণকে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেয়ে বলতো এবং তারা ফেরেশতাদের পূজা করত। তাই আল্লাহ পাক বলছেন যে তারা একমাত্র দোয়া করে থাকে আল্লাহ পাককে বাদ দিয়ে মেয়েদের, মহিলাদের। ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, এবং তারা আহ্বান করে থাকে বিতাড়িত শয়তানকে। কারণ যে কোনো আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হোক, অন্যের পূজা হোক, সেগুলি হচ্ছে শয়তানের পূজা, শয়তানের উপাসনা। কারণ শয়তান এইভাবে আল্লাহ পাকের রাস্তা থেকে, আল্লাহ পাকের ইবাদত বন্দিগী থেকে, যিনি সকলের সৃষ্টিকর্তা, মানুষকে পথভ্রষ্ট করে। আল্লাহ পাক লাআনাহুল্লাহ, এগুলি জিন শয়তানের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে। এইরকম মানুষের মধ্যে থেকে যারা শয়তান রয়েছে তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে। ওয়াকাল আত্তাখিজান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, এবং শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই ছাড় নিয়েছিলেন, বলছেন হে আল্লাহ, লা আত্তাখিজান্না মিন ইবাদিকা, তোমার বান্দাদের মধ্য থেকে একটা নির্ধারিত অংশ আমি অবশ্যই নেব, এর জন্য আমাকে শক্তি দাও। আল্লাহ পাক এই শক্তি দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন ইন্না ইবাদি লাইসা লাক আলাইহিম সুলতান, আমার যে খাঁটি বান্দা রয়েছে তার উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না, তোমার নেতৃত্ব চলবে না, তাদেরকে তুমি নিজের আয়ত্তে করতে পারবে না, বরং তারা আমার খাঁটি বান্দা, একমাত্র আমার ইবাদত বন্দী করবে। এখানেই আমার তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনে কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 118 তে ইরশাদ করেছেন যে এই শয়তান যে বিতাড়িত আল্লাহর রহমত থেকে, লানাহুল্লাহ, তার উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে। আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন আল্লাহ পাক। এবং এই শয়তান ওয়াকালা আল্লাহ পাককে বলেছিল, লা আত্তাখিজান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, হে আল্লাহ, তোমার বান্দাদের থেকে, মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের যে বান্দা রয়েছে আর জিনদের মধ্য থেকে, তোমার বান্দাদের মধ্য থেকে আমি একটা নির্দিষ্ট অংশ বা নির্ধারিত পরিমাণ আমি গ্রহণ করব, অবশ্যই নেব। আল্লাহ পাকের কাছে এই ছাড় চেয়েছিল। এই নসীবাম মাফরুদার দুইটি তাফসির করা হয়েছে। একটি তাফসির হচ্ছে যে তোমার বান্দারা যে মান্নত করবে, নজরে নিয়াজ করবে, তার একটা অংশ তোমাকে দেব না, আমি নেব, অর্থাৎ তাদেরকে শিরকে লিপ্ত করব। সুতরাং তারা গায়রুল্লাহর জন্য মান্নত করবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করবে। তো এই হচ্ছে একটি তাফসির। আর একটি তাফসির হচ্ছে যে আল্লাহ, তোমার যে বান্দারা রয়েছে এই বান্দাদের মধ্যে থেকে একটা নির্ধারিত সংখ্যা আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক তারপরে এই ইবলিসের আরো কিছু কথা, কিছু দরখাস্ত আল্লাহ পাকের কাছে করেছিল, সেগুলি বর্ণনা করেছেন। ওয়ালা উদিল্লান্নাহুম, ইবলিস বলল, এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি প্রলোভন দেব। ইবলিস মানুষকে গোমরা করে প্রলোভন দিয়ে, ভয় দেখিয়ে নয়, লোভ দেখায় যে এটা করলে এই লাভ আছে, এটা করলে এই লাভ আছে। আর প্রথম থেকেই এই খারাপ নীতি সে অবলম্বন করেছে। আদম আলাইহিস সালামকে যে বিভ্রান্ত করেছিল এবং জান্নাত থেকে বের হইতে হয়েছিল আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে, আর সেখানেও ইবলিস চমকদার কথা বলেছিল। সে বলেছিল যে হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, হে আদম, হে হাওয়া, তোমাদেরকে এমন একটা গাছের কথা বলে দেব যেটা হচ্ছে স্থায়িত্বের গাছ, যেই গাছের ফল খেলে চিরকাল তোমরা এখানে থাকতে পারবে, ও মুলকিল লায়াবলা, এবং এমন রাজত্ব পেয়ে যাবে যেটা কোনোদিনই ক্ষয় হওয়ার নয়, শেষ হওয়ার নয়। তো এইরকমই কথা বলে সুদখোরদেরকে, যে আরে এইরকম জমি জায়গা দিয়ে আর ব্যবসা বাণিজ্য করে কত উন্নতি করবে, সুদ খাও রাতারাতি বড় লোক হয়ে যাবে। যারা সরকারি বেসরকারি চাকরি করে এবং ঘুষের ক্ষেত্র আছে তাদেরকে এইভাবে শয়তান বিভ্রান্ত করে যে আরে এই বেতনের পয়সাতে তোমার চলবে কি করে, তুমি সিটিতে থাকো, তোমার এত খরচ রয়েছে, তোমার এত দায়ী দায়িত্ব রয়েছে, ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, সুতরাং ঘুষ খাও, এইভাবে শয়তান প্রলোভন দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন যে শয়তান আরো বলল, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম, আর আমি তাদেরকে প্ররোচিত করব, আমি আদেশ করব, অর্থাৎ তাদের শিরা উপশিরায় ঢুকে, কারণ শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদদম, জিন শয়তান, ইবলিস শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে। আল্লাহ পাক বলছেন তাদেরকে প্ররোচিত করবে কে? শয়তান এই ছাড় নিল আল্লাহ পাকের কাছে। ওয়ালা আমরান্নাহুম, শয়তান বলছে যে আমি তাদেরকে প্ররোচিত করব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা যেন তাদের গৃহপালিত পশুগুলির কানকে ছেদ করে, কান ছেদ করবে এবং সেগুলিকে উৎসর্গ করবে আল্লাহ ছাড়া অন্যের জন্য। যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু ছেড়ে থাকে, কেউ খাসি মরুগ গরু ইত্যাদি ছেড়ে থাকে দেবীর নামে, তারা এরকমই করে, কান কেটে দিয়ে অথবা কান ছেদ করে চিহ্নিত করে যে এগুলিকে কেউ স্পর্শ করবে না আর এগুলিকে কোথাও চড়তে নিষেধ করবে না। এইরকম কাজ আমি করিয়ে নেব তোমার বান্দা এই মানব জাতির কাছ থেকে, যাদের বাবার জন্য আমাকে বিতাড়িত হইতে হয়েছে আর জান্নাত থেকে বঞ্চিত হইতে হয়েছে। শয়তান এইভাবে আল্লাহ পাকের কাছে ছাড় চাইল। ওয়ালা আমরান্নাহুম, এবং তাদেরকে আমি আদেশ করব, অর্থাৎ তাদেরকে কুমন্ত্রণা দেব, ওয়াসওয়াসা দেব, তাদেরকে প্ররোচিত করব। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সুতরাং তারা অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে, আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে। এর ব্যাপক ব্যাখ্যা রয়েছে কিভাবে আল্লাহ পাকের সৃষ্টিতে মানব জাতি পরিবর্তন ঘটায়, এর বহু দিক রয়েছে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে যেগুলিকে আল্লাহ পাক উপাস্য বানাননি, মাবুদ বানাননি, সেগুলিকে মাবুদ বানিয়ে ফেলবে আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, বিকৃতি ঘটানো। আল্লাহ পাক চাঁদ সূর্য আর তারপরে নক্ষত্র রাজি ইত্যাদি আগুন এসব সৃষ্টি করেছেন নিদর্শন স্বরূপ আল্লাহকে চেনার জন্য এবং মানুষের উপকারের জন্য, কিন্তু এগুলির উপাসনা শুরু করবে, এগুলিকে ডাকা শুরু করবে, যেমন যারা অগ্নি পূজক হয়েছে আর এইরকমই যারা চাঁদ সূর্যের পূজা করেছে, এইরকম নদ নদী মানুষের উপকারের জন্য কিন্তু অনেকে নদ নদীর পূজা করে। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন মাটিকে পাথরকে এইসবকে মানুষের উপকারের জন্য করেছেন, কিন্তু তাতে তারা পরিবর্তন ঘটিয়ে সেসবেরই উপাসনা করা শুরু করেছে। এই একটা দিক হচ্ছে আকীদার দিক, যে শয়তান আল্লাহর কাছ থেকে ছাড় নিয়েছে যে আল্লাহর সৃষ্টিতে মানব জাতিকে দিয়ে পরিবর্তন ঘটাবে, বিকৃতি ঘটাবে। এর ব্যাখ্যা এটা হইতে পারে যে মানুষ নিজেদের শরীরের মধ্যে বিকৃতি ঘটাবে, তার মধ্যে অনেকে বিকৃতি ঘটায় অনেক রকম করে, যার মধ্যে রয়েছে যে এই যে ভুরুগুলি রয়েছে এই ভুরুগুলিকে চিকন করে সুন্দর করার জন্য অনেক মহিলারা, তারপরে শরীরে দাগ নেই, নকশা নেই, এই ধরনের যে উল্কি এগুলি করে, এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। এই রকমই দাড়ি মুন্ডানো হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। দাড়ি মুন্ডানো যে হারাম, এর একটি দলিল হচ্ছে কোরআনে কারিমের এর আয়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 19 এ ইরশাদ করেছেন যে শয়তান আল্লাহ পাকের কাছ থেকে ছাড় নিয়েছে যে মানব জাতিকে দিয়ে সৃষ্টির পরিবর্তন ঘটাবে, বিকৃতি ঘটাবে। চেহারার কত বিকৃতি, যে দাড়ি মুন্ডনের পরে মহিলাদের মতো লাগে, মহিলা এবং পুরুষে কোনো পার্থক্য লাগে না। আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে বুঝার এবং তাদেরকে দাড়ি বাড়ানোর তৌফিক দান করেন। আজকে বাতিলপন্থী যারা রয়েছে, তাদের ধর্মে যদি দাড়ি থাকে, তাহলে যদি হাজারে একজন তারা থাকে কোনো জায়গায়, তারপরে তারা দাড়ি রেখেছে, তাদের মুছে রেখেছে, তাদের ধর্মের যে বৈশিষ্ট্য, যদিও ভুল পথে তারা রয়েছে, তারপর রাখে, তাতে কিছুই পাবে না আল্লাহ পাকের কাছে। আর আমরা এই ইবাদতের উপর সওয়াব পাব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ মেনে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করব, তারপরে অধিকাংশ মুসলিম এই ক্ষেত্রে হাসেক হয়ে পড়েছে। আল্লাহ পাক বলছেন, ওমাইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবে, অভিভাবক পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করবে, যে শয়তানের কথা মোতাবেক চলবে, শয়তান প্ররোচনা দিচ্ছে, কোরআন এবং হাদিসে কি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি রয়েছে, সুন্নতি তরিকা কি, আর সেই তরিকায় না থেকে বিদাত এবং শিরকের রাস্তা নেবে, পাপের রাস্তা নেবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে, তার ক্ষতির সীমা থাকবে না। আল্লাহ পাক তারপরে বলছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরা, এই শয়তান মানুষকে আশ্বাস দিয়ে থাকে, মানুষ আশার উপরে বেঁচে থাকে, শয়তান আশ্বাস দেয় যে দেখো তুমি সুদ খেলে তো বড়লোক হয়ে যাবে, তুমি যদি ঘুষ খাও তো বড়লোক হয়ে যাবে, কেন ছাড়বে তুমি, কেন ফিরি ফিরি পয়সা তাকে দিবে, কেন ফিরি ফিরি এই কাজটা করে দিবে, তুমি তো এর উপর পয়সা নিয়ে নিতে পারো। এইভাবে বহু পাপের ক্ষেত্রে, বরং সমস্ত পাপগুলি যে শয়তান করা, এই ক্ষেত্রে মানুষকে আশ্বাস দেয়, ঘুমিয়ে থাকে ফজরে উঠতে কষ্ট লাগে, শয়তান আশ্বাস দেয় আর সও শরীরটা আরাম পাবে আর তোমার ঘুমটাও পুরা হয়ে যাবে, এখন ঘুম পুরা হয়নি তোমার। এইভাবে শয়তান যে কোনো খারাপ কাজ করায় তাতে আশ্বাস দেয়, জেনা ব্যবচার করায় তাতে আশ্বাস দেয়, আরে এত বড় দায়িত্ব নিয়ে বিবাহ শাদী করার প্রয়োজন কি, লিভ টুগেদার করো, একসাথে থাকো যথেষ্ট, আর এত দায়িত্ব নেবে, ভরণ পোষণের দায়িত্ব নেবে, ছেলে মেয়ে হবে, তাদের খরচ খরচা উঠাইতে হবে, এইসব করে লাভ কি? এভাবে শয়তান মানুষকে আশ্বাস দেয় ওয়ুমান নিহিম এবং প্রলোভন দেয়। শয়তানের প্রলোভনে তারা এমন লোভ লালসায় পড়ে যায় যে হালাল হারাম অন্যায়ের আর পার্থক্য থাকে না, ভালো মন্দের কোন পার্থক্য করে না। অমা ইয়াইদুহুম শয়তান ইল্লা গুরুরা। আর শয়তান যেসব আশ্বাস দিয়ে থাকে সেগুলি হচ্ছে ছলনার আশ্বাস, শয়তানের এক ছলনা, কিছুই পাবে না। আল্লাহ পাক বলছেন যে যারা শয়তানের কথা শুনবে, শয়তানের আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রাসূলের আনুগত্য বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তিবা অনুসরণ বাদ দিয়ে, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, আর সেখান থেকে নিষ্কৃতির কোনো পথ পাবে না। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে, শুধু ঈমান যথেষ্ট নয়, এজন্য আল্লাহ পাক যে কোনো জায়গায় ঈমানের কথা বলেছেন তার সাথে ঈমান যে আপনার অন্তরে আছে এর বহি প্রকাশ ঘটাইতে হবে, এর প্রমাণ দিতে হবে, আর এর প্রমাণ হচ্ছে আপনার ভালো আমল। আপনার ঈমান আছে তো নামাজ প্রমাণ করবে যে আপনার ঈমান আছে, আপনার ঈমান আছে, আপনার বিবির ঈমান আছে তো আপনার হিজাব, আপনার স্ত্রীর হিজাব পর্দা প্রমাণ করবে যে আপনার পরিবারে ঈমান আছে। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি প্রমাণ করবেন যে আপনি সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে শীঘ্রই তাদেরকে আমি দাখিল করব। মরণ আর কত দূর, এক্ষুনি তো মরণ হইতে পারে, কিছুক্ষণের মধ্যে তো মওত আসতে পারে, যে কোনো ব্যক্তির উপর মওত আসতে পারে। তাহলে জান্নাতে যাওয়াটি অত্যন্ত কাছে, দূরে নয়। আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য জান্নাতটা অনেক দূরে নয়, শীঘ্রই আল্লাহ পাক বলছেন তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিম্ন দেশে অনেক ঝর্ণা প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহর কথার চাইতে কার কথা আর বেশি সত্য হতে পারে? তার কথার উপর আস্থা করো, ভরসা করো, ঈমান নিয়ে আসো এবং দুনিয়া এবং আখেরাতে সুখী হওয়ার জন্য ভালো কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 123 এ ইরশাদ করছেন, লাইসা বি আমানিয়াকুম ওয়ালা আমানিয়া আহলিল কিতাব, মান ইয়ামাল সুআন ইউজজা বিহ ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। মানুষ বড় বড় আশা আকাঙ্ক্ষা করে, কিন্তু আশা আকাঙ্ক্ষা অনুপাতে যদি কাজকর্ম না হয়, আমল না হয়, তাহলে তাতে কোনো লাভ নেই। আল্লাহ পাক বলছেন যে তোমাদের বাসনা এবং আহলি কিতাবদের বাসনা, অর্থাৎ ইহুদি নাসারাদের যে বাসনা রয়েছে যে তারাই শুধু জান্নাতে যাবে, যেমন তারা বলতো আশা আকাঙ্ক্ষা কোন কাজে আসবে না, এর কোন ভিত্তি নেই। বরং যেই ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার বদলা অবশ্যই দেওয়া হবে, তার শাস্তি অবশ্যই দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদু লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এবং তার জন্য আল্লাহকে বাদ দিয়ে কোন পৃষ্ঠপোষক আর কোন সাহায্যকারী পাবে না। তার কোন বন্ধু হবে সাহায্য করবে, অথচ সে কর্ম করে যায়নি, ইমান ঠিক করেনি, কোন কাজে আসবে না, এরকম বড় আশা আকাঙ্ক্ষা। যারা মুরজিয়া, মুরজিয়া একযুগে একটি বাতিল ফিরকা ছিল, আজকাল অধিকাংশ মুসলিম হচ্ছে মুরজিয়া। মুরজিয়া বলা হয় যারা জন্মগত সূত্রে মুসলিম হওয়ার পরে মনে করে যে আমাদের জন্য জান্নাত তো বরাদ্দ আছে, নামাজ নেই, কোনো আমল নেই, কাজকর্ম নেই, কি ভাই তুমি মুসলিম যথেষ্ট। তো এই হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, যে মুসলিম হয়ে গেছি, জন্মসূত্রে পেয়ে গেছি, বড় কাজ করে দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রান্ত ধারণার খণ্ডন করেছেন এই আয়াত। আল্লাহ পাক তারপরে বলছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। পক্ষান্তরে যারা নেক আমলগুলি করবে, আল্লাহর হকের ক্ষেত্রে নেক আমল ইবাদত বন্দেগী, মানুষের অধিকার প্রাপ্যের ক্ষেত্রে নেক আমল হচ্ছে মানুষের আচার আচরণ ভালো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম খুলুকা, সবচাইতে পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে ওই সব লোকেরা যাদের চরিত্র সবচাইতে ভালো। তাহলে যত আপনি চরিত্রবান হবেন মানুষের কাছে, তত বেশি আপনি খাঁটি মমিন হবেন। কিন্তু শর্ত হচ্ছে তার আগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আর নামাজবিহীন আখলাক চরিত্র ভালো, আপনার কথাবার্তা ভালো, কথাবার্তায় আপনার মাধুর্য রয়েছে, এটা কোনো কাজে আসবে না। দুটো দিক কমপ্লিট হইতে হবে। আল্লাহ পাক বলছেন যে পুরুষ হোক অথবা নারী হোক, যেই ব্যক্তি নেক আমলগুলি করবে, ওয়াহুয়া মুমিন এবং তার সাথে সাথে ইমানও আছে, তাহলে বোঝা গেল যে প্রথম আল্লাহর প্রতি ইমান হইতে হবে, পরকাল প্রতি ইমান বিশ্বাস হইতে হবে। আর যেসব বিষয়ের প্রতি আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন, ইউমিনুন বিল গায়ব না দেখে বিশ্বাস করতে বলেছেন, সেগুলি বিশ্বাস করতে হবে। তারপরে নারী হোক আর পুরুষ হোক যদি ভালো কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুন আল জান্নাহ, তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত হচ্ছে ইমান, বিশ্বাসী হওয়া, অবিশ্বাসী যেন না হয়। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওয়ামাইয়া মিনাস সালিহাত, নেক আমলগুলি করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেকি দেওয়ার ক্ষেত্রে, উত্তম প্রতিদান দেওয়ার ক্ষেত্রে, জান্নাত লাভের ক্ষেত্রে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই, আল্লাহর নজরে সকলেই সমান। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা ইউযলামুনা নাকীরা, তাদের উপর তিল পরিমাণও জুলুম করা হবে না। ওমান আহসানুদ্দিনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযা আল্লাহ ইব্রাহিম খলিলা। আল্লাহ পাক বলছেন যে সবচাইতে ভালো দিন কার, ভালো দিনদার, ভালো ধার্মিক কে? ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ তার অন্তর থেকে বিশ্বাস এবং কথার দ্বারা সে স্বীকৃতি দান করে যে আল্লাহ তোমার বিধান আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানি, ব্যক্তি জীবনেও তোমার বিধান মানি, পারিবারিক জীবনে তোমার বিধান মানি, সামাজিক জীবনে তোমার বিধান মানি, রাষ্ট্রনীতি অর্থনীতিতে সব ক্ষেত্রেই তোমার বিধান মানি। অমান আহসানুদ্দিন, ওর চাইতে ভালো দিন আর কার হইতে পারে? ওই ব্যক্তির চাইতে আসলাম ওয়াজহুলিল্লাহ, যেই ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। ওয়াহুয়া মুহসিন, এবং তার সাথে সাথে সেই ব্যক্তি নিষ্ঠাবান। মুহসিনের তাফসীর তাফসীরকারগণ করেছেন যে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য কাজকর্ম করে, তৌহিদ তার ঠিক আছে। আর ইবাদত বন্দী কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পদ্ধতির অনুসারী হবে, সুন্নত মোতাবেক জীবনযাপন করবে, বিদাতের পথ নেবে না, এমন কোন কাজ করবে না ইবাদত বন্দীর ক্ষেত্রে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাদের বড়রা করেছে তাই করছে। এই দুইটি শর্ত হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার জন্য। ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম যে একনিষ্ঠ ছিলেন তার নিয়ে আসা মিল্লাতের অনুসরণ করল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে তৌহিদ নিয়ে এসেছিলেন এবং এই তৌহিদকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর শত্রুদের সাথে সংগ্রাম করেছিলেন, এমনকি নিজের বাবা যে পৌত্তলিক ছিল তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন। এই পথের অনুসারী হবে, সত্যকে গোপন করবে না, একাই যদি থাকে বাতিলের মাঝে তবু হক সত্যকে নিয়ে সে শক্তিশালী থাকবে, মনোবল দুর্বল করবে না এবং সেই ব্যক্তি মাথা উঠিয়ে থাকবে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিল, আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। খলিল মানে হচ্ছে এমন বন্ধুত্ব যে বন্ধুত্ব মানুষের হাড়ে হাড়ে আর শিরা উপশরাই ঢুকে পড়ে, একে বলা হয় খলিল, অন্তরঙ্গ বন্ধু আরবি ভাষায় খলিল বলা হয়। আর বাকি সাদিক বা রফিক বা এই ধরনের আরো শব্দ রয়েছে যেগুলি হচ্ছে বন্ধুর অর্থে, সেগুলি সাধারণ বন্ধুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম মানুষের মধ্য থেকে, তাহলে আবু বকর কে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কিন্তু ইসলামের ভাতৃত্ব তার সাথে আছে, সে আমার দিনই ভাই, আর আমাকে ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমি আল্লাহ পাককে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি, আমি আর কোন মানুষকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে খলিল হিসাবে নিতে পারি না। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের মালিকানাধীন। ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফীহিন্না ওয়া মা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফী ইয়াতামান নিসা আল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন ওয়া তারগাবুন আন তানকিহুহুন আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মহিলাদের কিছু মাসলা মাসাইল বর্ণনা করেছেন, বিবাহ সাদির যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা জিজ্ঞাসা করেছিল। আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী তোমাকে তারা ফাতোয়া জিজ্ঞাসা করে নারীদের সম্পর্কে। কুলিল্লাহ, হে নবী বলো, আল্লাহ ইউফতিকুম ফিহিন, আল্লাহ পাক রব্বুল আলম তাদের সম্পর্কে তোমাকে ফাতোয়া দিচ্ছেন, অর্থাৎ সমস্যার সমাধান দিচ্ছেন, জবাব দিচ্ছেন। ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা, আর যা কিছু এই কোরআনে কারিমে পাঠ করা হয়েছে তোমার উপর, ইয়তিম নারীদের সম্পর্কে, ইয়তিম মেয়েদের সম্পর্কে, যেসব মেয়েরা ইয়তিম হয়ে মানুষ হয়েছে, মালিকের বাড়ি যে দেখাশোনা করত, লালন পালন করত, তাদের বাড়িতে মানুষ হয়েছে। আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, যাদের ভাগ্যে যা নির্ধারিত করা হয়েছে তা তোমরা তাদেরকে দাও না। আসলে ঘটনাটি এইরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকের বাড়িতে ইয়তিম মেয়েরা থাকত এবং ধীরে ধীরে নাবালিকা থেকে সাবালিকা হইতো, যখন সাবালিকা হয়ে উঠল তখন তারা বিবাহ করতে চাইতো যদি সুন্দরী হইত, সুন্দরী হইতো তাহলে বিবাহ করতে চাইতো। এই আয়াতের দুটি তাফসির আমি করব, ওয়াতারগাবুন আন তানকিহুন্না, এই অংশটুকুর দুটি তাফসির করা হয়েছে, আরো দুটি তাফসির আপনাদের সামনে পেশ করব। একটি তাফসির হচ্ছে যে সুন্দরী যদি হইতো মেয়েগুলি তাহলে সাবালিকা হওয়ার পরে রাত দিন সামনে দেখছে বিয়ে করতে আগ্রহী হইতো, কিন্তু বিয়ে করতে আগ্রহী হলে মোহর পুরাপুরি দিতে চাইতো না, আমার ঘরেই তো মানুষ এসেছে, সুতরাং অন্য অন্য ওই ধরনের মেয়েদেরকে যেই মোহরের পরিমাণ দেওয়া হয় সেটা দিতে চাই, অল্প মোহর দিয়ে বিবাহ করার চেষ্টা করত। আল্লাহ পাক নিষেধ করলেন যে না, এই ক্ষেত্রে যদি জুলুম করো তাহলে ওদেরকে বাদ দিয়ে অন্য জায়গায় বিবাহ করো। এর আগে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তাদের ক্ষেত্রে এরকম জুলুমের আশঙ্কা থাকে, ফানকেহু মা তাবালাকু মিনান নিসা, অন্য স্ত্রী যা ভালো লাগে তাদেরকে বিবাহ করে এদেরকে বাদ দিয়ে। আর যদি ওই মেয়ে কুৎসিত হইতো, মেয়ে হয়তো দেখতে ভালো না, মেয়ে দেখতে খাটো, দেখতে সুন্দর না, কালো, তখন তারা আর বিবাহ করতে আগ্রহী হইতো না, বিবাহ করতে আগ্রহী হইতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে মা ইউতলা আলাইকুম ফিল কিতাব ইয়াতামান নিসা, আর এই কোরআনে যা পাঠ করে শোনানো হয়েছে, অর্থাৎ আরেকটি আয়াতে যে আয়াতের কথা উল্লেখ করলাম ইয়তিম নারীদের ব্যাপারে, আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, যা তাদের জন্য লিখে রাখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্যে রেখেছেন যে মোহর পাবে তারা, আল্লাহ পাক ফরজ করেছেন মোহর দেওয়া বিয়ে করলে, তা তোমরা তাদেরকে দিতে চাও না। ও তারগাবুনা আন তানকিহুন্না, এবং তোমরা এই ক্ষেত্রে একটি অর্থ হচ্ছে তারগাবুনা, এ তারগাবুনার সেলা আসবে, প্রিপজিশন যেটাকে বলা হয় সেটা হবে ফি, ফি যদি রাগেবার ফি হয় তাহলে তাতে আগ্রহী হওয়ার অর্থ হয়। ও তারগাবুনা, তোমরা আগ্রহী হতে তাদেরকে বিবাহ করার জন্য, সুন্দরী হইলে আগ্রহী হইতে, আর যদি তারগাবর বা ইয়ারগাবর যদি সেলা প্রিপজিশন আসে আন, তাহলে তাহাই বিপরীত অর্থ হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে অনাগ্রহী তোমরা হইতে, তাদের বিয়ে করতে তোমরা চাইতে না। ওয়াল মুস্তাজাফিনা মিনাল উইলদান, আর দুর্বল শিশুদের ক্ষেত্রে আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, সেটা হচ্ছে যে আল্লাহ ফাক রব্বুল আলামিন মিরাসের আয়াত সূরা নিসায় নাজিল করে বলে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, বড় আল্লাহ ফাক রব্বুল বিস্তারিত বিধান সেখানে বর্ণনা করেছেন, সেই দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে। ওয়ান তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, আর ইয়াতিমদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। ওয়া মা তাফালু মিন খাইর, আর যে কোনো কল্যাণের কাজ করো, ফা ইন্নাল্লাহ কানা বিহি আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়া ইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইয়ুসলিহা বাইনাহুমা সুলহা ওয়াসুলহু খাইর। আল্লাহ পাক এখানে স্বামী স্ত্রী জীবনের সমস্যার সমাধান দিয়েছেন, যদি দেখা যায় যে কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে অনুভব করছে যে স্বামী আমাকে ভালোবাসে না, তার আরেক স্ত্রী আছে তাকে ভালোবাসছে, এই ক্ষেত্রে হয়তো আমাকে তালাকও দিয়ে দিতে পারে এই আশঙ্কা আছে, এই ক্ষেত্রে যদি তারা কম্প্রোমাইজ করতে চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি দিয়েছেন, ওয়া ইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, যদি কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে আশঙ্কা করে যে সে অসন্তুষ্ট, আও এরাজান বা আমার থেকে একটু মুখ ফিরিয়ে চলছে, যেন ফালা জুনাহা আলাইহিমা, দুইজনের কোনো গুনাহ হবে না যদি তারা আপোষে কোন রকমের মীমাংসা করে নেয়, ওয়াসুলহু খাইর, আর মীমাংসা করে নেওয়া ভালো কাজ। ওয়া উহজিরাতিল আনফুসুশ, মানুষের অন্তরে কৃপণতা দিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন তুহসিনু ওয়াতাত্তাকু, তোমরা যদি ভালো কাজ করো এবং সংযত জীবন যাপন করো, ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা, যা কিছু তোমরা করো আল্লাহ পাক সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। ওয়ালান তাসতাতিউ আন তাআদিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়াতাত্তাকু ফাইন্নাল্লাহ কানা গাফুরার রাহীমা। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 129 এ ইরশাদ করছেন স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্কে, যে তোমাদের যদি একাধিক স্ত্রী থাকে হে স্বামীরা, তাহলে তোমরা অন্তরের ক্ষেত্রে, বিশেষ করে অন্তরের যে ভালোবাসা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা কখনো সুবিচার কায়েম করতে সমানভাবে তোমরা ভালোবাসতে পারবে না, কারণ অন্তরের বিষয়টি এমন যার মালিক একমাত্র আল্লাহ পাক। তবে বাহ্যিক যেন অন্তরে যা আছে ভালোবাসার কম বেশি সেটা যেন বাহ্যিক যেন তার উপর প্রভাব না পড়ে। আল্লাহ পাক বলছেন ওয়ালান্তাস্তাতিউ আন তাআদিলু বাইনান নিসা, আর তোমরা নারীদের মাঝে কখনো ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পারবে না। এটা অন্তরের ক্ষেত্রে বলা হয়েছে, তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা অত্যন্ত এই ক্ষেত্রে আগ্রহী হও যে না আমরা যথাসাধ্য যারা ভালো মানুষ যারা নেক মানুষ বিশেষ করে সচেষ্ট হয় যে একাধিক স্ত্রী আছে দুই বা তিন বা চার স্ত্রী আছে যে আমি ন্যায্য বিচার করব এবং ঠিকভাবে আমি তাদের সাথে সমান ব্যবহার করব। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাক, তবে তোমরা সম্পূর্ণরূপে একজনের দিকে ঝুঁকে যেও না, কাউকে বাদ দিয়ে অন্য কারো দিকে ঝুঁকে যেও না। ফাতাদারুহা কাল মুআল্লাকা, অতঃপর আরেকজনকে তুমি ঝুলিয়ে রেখে দিও না ঝুলন্তদের মতো, যে যেন তাকে ঝুলিয়ে রেখে দিয়েছো তার সাথে সম্পর্ক নেই, এমনটা যাতে না হয়। ওয়াইনতুস লেহু ওয়াতাত্তাকু, তবে তোমরা যদি নিজের সংশোধন করো এবং সংযত হও পাপ মুক্ত হওয়ার চেষ্টা করো, ফাইন্নাল্লাহ কানা গাফুর রাহিমা, তবে আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি ভালোবাসতেন, এবং ভালোবাসার বিষয়টি মানুষের আয়ত্তে যেহেতু নেই সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালা ভাগ করে দেওয়ার পর বলতেন আল্লাহুম্মা হাযা কাসমি ফীমা আমলিক ফালা তালুমনি ফীমা তামলিক ওয়ালা আমলিক, হে আল্লাহ এই যে আমার ভাগ বন্টন আমি পালা নির্ধারিত করে দিয়েছি যার আমি মালিক, যে প্রত্যেক রাত এক একজনের কাছে আমি কাটাবো, কিন্তু আল্লাহ তুমি আমাকে তিরস্কার করিও না, আমাকে পকড়াও করিও না ওই ক্ষেত্রে যার তুমি মালিক আমি মালিক নই। অর্থাৎ উদ্দেশ্য করতেন অন্তরের ভালোবাসা। মহান আল্লাহ তারপরে বলছেন যে স্বামী স্ত্রী জীবনে মীমাংসা করেও যদি সম্ভব না হয় দাম্পত্য জীবনকে আগে বাড়ানো, বরং দেখা যায় যে পৃথক হয়ে গেলেই তাতে কল্যাণ আছে, হয়তো স্ত্রী মনে করছে অথবা স্বামী মনে করছে অথবা দুইজনে মনে করছেন যে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লা মিন সাআতিহি, যদি পৃথক হয়ে যাও তো হে দুর্বল নারী তুমি হতাশ হয়েও না যে তোমার কি করে চলবে তোমার কি দেখাশোনা করবে, হতে পারে যে আল্লাহ পাক তোমার জন্য ভালো ব্যবস্থা করে দেবেন। ওই রকমই স্বামীকে যেন বলা হয়েছে যে দেখো তুমি যতই ভালোবাসো না কেন কোন স্ত্রীকে, যদি দেখা যায় যে সে তোমাকে ভালোবাসে না এবং তার সাথে তোমার সংসার করে চলা সম্ভব হইল না, তাহলে তাকে ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাকে এর চাইতে ভালো ব্যবস্থা দিবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াইয়া তাফাররাকা, তারা উভয় যদি পৃথক হয়ে যায় ইয়াগনিল্লাহু কুল্লা মিন সাআতি, তাহলে তাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রাচুর্য দিয়ে অভাবমুক্ত করে দেবেন। ওয়াকান আল্লাহু ওয়াসিআন হাকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যময় আর হাকিমা প্রজ্ঞাময়। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কথায় প্রত্যেকটি বিধানে তালাকের বিধানে আল্লাহ পাকের হিকমত রয়েছে। ওই রকমই আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ যে অমুক পরিবারে তালাক হোক, তাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহস্য রয়েছে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ পাকের। ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে হে নবী নিশ্চয়ই যারা তোমাদের পূর্বে কিতাব পেয়েছিল তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদ এবং নাসার আহলে কিতাব, তাদেরকে আমি এই উপদেশ দিয়েছিলাম। ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে এই উপদেশ দিচ্ছি, একই উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জাতি প্রেরণ করেছেন দুনিয়াতে প্রত্যেক জাতিকে উপদেশ দিয়েছেন একটি বিষয়ের, সেটা হচ্ছে আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণকে এবং তাদের উম্মতকে আল্লাহ পাক বলছেন যে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। কারণ আল্লাহর ভয়ের বিষয়টি এমন বিষয় যাতে মানুষের পিছনে আর অন্য কোনো পাহারার প্রয়োজন হয় না। ওয়াইন তাকফুরু, আল্লাহ পাক বলছেন তোমরা যদি অস্বীকার করো, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাহলে জেনে রাখো যে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। ও কান আল্লাহ গানিয়ান হামিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত এবং প্রশংসিত। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর। ও কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। ইয়াশা ইউযহিবুকুম আইয়ুহান নাস, হে মানব সকল, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেবেন, এই পৃথিবীতে তোমাদেরকে রাখলেন না, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। ওয়াতি বি আখারিন, আর অন্যদেরকে নিয়ে আসলেন, অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করলেন, আল্লাহ পাক এটাও করতে সক্ষম। ওয়া কান আল্লাহু আলা যালিকা কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর পুরোপুরি সক্ষম, যেমন কোরআনে পাকের আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি ইসলাম বিমুখ হয়ে যাও, তোমরা যদি আল্লাহ প্রদত্ত বিধান থেকে ফিরে যাও আর পাপে লিপ্ত হয়ে যাও, ফরজ ওয়াজিব ছেড়ে দাও, হারাম কাজ করে ফেলো, যদি আল্লাহর দিনকে জীবন থেকে সরিয়ে দাও বা তাকে যদি একেবারে সীমিত করে দাও যে ইসলাম হচ্ছে শুধু মসজিদের নাম, ইসলাম হচ্ছে শুধু এক শ্রেণীর মানুষের মধ্যে থাকবে যারা ওইসব ধর্মকর্ম করবে, বাকি আমরা সব স্বাধীন, এইরকম যদি হয়ে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে আল্লাহ পাকে পৃথিবীতে নিয়ে আসবেন আর তোমাদেরকে ধ্বংস করে দেবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আর তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না। আর আজকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশগুলিতে অধিকাংশ মহিলারা মুসলিম হচ্ছে, পশ্চিমা দেশগুলিতে অনেক লোক যারা অশিক্ষিত না, মূর্খ না, যে অন্ধ অনুকরণে মুসলিম হচ্ছে, বরং তারা পড়াশোনা করে, ইসলাম চর্চা করে, কোরআনে কারিমের অনুবাদ নবী সাল্লামের হাদিস পড়ে, ইসলামের সত্যতা যাচাই করার পরে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে। তাহলে এটা আমাদের ইসলামের সত্যতা প্রমাণ করে এবং এ প্রমাণ করে যে যদি আমরা আল্লাহর দিন থেকে সরে যাই তাহলে আল্লাহ অন্যদেরকে নিয়ে আসবেন এবং তাদের দ্বারা এই দিনকে প্রতিষ্ঠা করে নেবেন। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যেই ব্যক্তি পার্থিব পুরস্কার চাই, ফাইনদাল্লাহ সাওয়াবুদ দুনিয়া, তো আল্লাহর কাছে পার্থিব পুরস্কারও রয়েছে। যদি আপনি দুনিয়াকে উদ্দেশ্য করেন শুধু পেটের চিন্তা আর যৌন চাহিদার চিন্তা, তাহলে আল্লাহ দুনিয়াতে তা রেখেছেন এবং তা তুমি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইনদাল্লাহ সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে মনে রাখবে দুনিয়াও আছে এবং পরকালের পুরস্কারও আছে, তুমি কোনটা চাও। দুনিয়ার যে পুরস্কার রয়েছে ধন জন নেতৃত্ব আর ভোগবিলাসের বস্তু, এগুলি হচ্ছে ক্ষণিকের বস্তু, মাতাউল গরুর, এগুলিতে রয়েছে প্রতারণা, ধোকা খেয়ে না এতে। পক্ষান্তরে আখেরাতের যে নিয়ামত রয়েছে সেটা হচ্ছে স্থায়ী, কোনটি তুমি চাও। ওয়াকান আল্লাহ সামিয়াম বাসীরা, আল্লাহ ফাক রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, হে মুমিন সকল, তোমরা ন্যায় নীতির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে সাক্ষী দিও। কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা সুবিচারকে প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাকের জন্য সাক্ষী দিয়ে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের বিরুদ্ধে হয়, কোন ঘটনার ক্ষেত্রে বিবাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে, নিজের পরিবারের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে, নিজের ভাই বোনের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে, তবুও তা করবে। আবিল ওয়ালিদাইন, অথবা মাতা পিতার বিরুদ্ধে যদি হয়, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যদি হয়। ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহ আওলা বিহিমা, যদি কেউ সচ্ছল হয় অথবা অভাবী হয়, সচ্ছল সেজন্য তার সাথ দিলে যে এদের যেহেতু জোর রয়েছে এদের সাথ দিতে হবে, অথবা কোনো অভাবী তার সাথে তোমার নম্র ব্যবহার দেখে তার সাথ দিলে এইরকম কাজ করবে না, ফাল্লাহ আওলা বিহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবী হোক বা সচ্ছল হোক তাদের নিকটবর্তী, আল্লাহ পাক তার হক দেবেন। ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, আন্তা আদিলু, নাই বিচার করতে গিয়ে, ওয়াইন তালু আও তো রেজু, আর তোমরা যদি কথা বাঁকা করে বলো, আও তো রেজু, অথবা মুখ ফিরে নাও সত্য থেকে, ফাইনাল্লাহ কানা বিমা তামালুনা খাবীরা, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 136 এ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযাল আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মানব জাতির মধ্য থেকে যারা মুমিন তাদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি, আর ওই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নাযিল করেছেন, অর্থাৎ আল কুরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবলু, আর ওই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো যেই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন তার পূর্বে, তাওরাত ইনজিল এসব কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে আবার ঈমান নিয়ে আসতে বলছেন। তাহলে বোঝা গেল যে যারা জন্মসূত্রে মুমিন মুসলিম তাদেরকে ইমানের নবায়ন করতে হবে, অথবা ইমানে এসেছে ইসলামে দীক্ষিত হয়েছে তারপরে তাতে ঠান্ডা হয়ে থেকে গেলে হবে না, বরং ইমানের সবসময় নবায়ন করতে থাকতে হবে, যাতে করে ইমানের মধ্যে সতেজতা থাকে, ইমানে যেন সক্রিয় হয়, যেই ইমান মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে পারে, আর সেই ইমান বিশ্বাস খারাপ কাজ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখতে পারে। তাই আল্লাহ পাক মুমিনদেরকে আবার ইমান নিয়ে আসতে বলছেন, আল্লাহর প্রতি ইমানকে আরো গাঢ় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমানকে আরো মজবুত করো, এবং যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, নাজ্জাল আল্লাহ বলেছেন ধীরে ধীরে নাজিল করা হয়েছে কোরআনী করিম, সেই জন্য পক্ষান্তরে আগের কিতাব সম্পর্কে আল্লাহ পাক আনজালা বলেছেন একবারে যেহেতু নাজিল হয়েছে। আল্লাহ পাক তারপরে ইমানের পাঁচটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে। তাহলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, আল্লাহ পাকের অস্তিত্বের প্রতি ইমান, এই বিষয়টি আল্লাহর প্রতি ইমান চারটি বিষয়ের মাধ্যমে সম্পূর্ণ হবে। তাহলে চারটি দিকের প্রতি ইমান রাখতে হবে। সংক্ষেপে আমি সেই চারটি দিক এখানে উল্লেখ করে দেওয়া ভালো মনে করছি। আল্লাহ পাকের অস্তিত্বের প্রতি ইমান এক, দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রভুত্ব রুবুবিয়াতের প্রতি ইমান, যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাজে কর্মে একই একক, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র রিজিকদাতা, আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণকারী, আল্লাহ ভালো মন্দ সবকিছুর মালিক। তৃতীয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দিগির প্রতি ইমান রাখবে, যে একমাত্র এবাদত বন্দিগির অধিকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের, আল্লাহ ছাড়া কারো এবাদত বন্দিগি করা হচ্ছে শিরক, তাওহীদে উলুহিয়াত যাতে থাকে। চার নম্বরে হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করা। এ চারটি বিষয়ের মাধ্যমে আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হবে। অমাই ইয়াকফুর বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে কুফরি করে, অমালাইকাতি ফারিস্তাগণের প্রতি কুফরি করে, অস্বীকার করে মালাইকাকে, একজনকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। মালাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি সৃষ্টি রয়েছে, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে মুসলিম থাকবে না। ওয়াকুতুবিহি, এবং আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ইমান রাখবে, যে সমস্ত কিতাবগুলি যেগুলি সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে যে এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে, আমরা আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথবা কোরআনে কারিমে আছে যে এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে, সেগুলিকে আমরা বিশ্বাস করব যেগুলি আল্লাহর পক্ষ থেকে। তবে আগের কিতাবগুলিতে যেহেতু সেই জাতিরা বিকৃতি ঘটিয়েছে, শব্দের বিকৃতি ঘটিয়েছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, সেগুলি আসল রূপে নেই, সেই জন্য সেগুলির বিধি বিধান সম্পর্কে সম্পূর্ণ আস্থা করা যাবে না। তারপরে আরেকটি কথা হচ্ছে যে আগের কিতাবগুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন, বিস্তারিতভাবে ইমান রাখবো কোরআনুল করিমের প্রতি, যে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব, এবং তার সাথে সাথে এই কিতাবের প্রত্যেকটি বিধানের বাস্তবায়ন করব। আল্লাহ পাক বলছেন আর যারা কুফরি করবে তার রাসূলগণের সাথে, সমস্ত রাসূলের প্রতি আমরা ইমান রাখবো, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের সাথে যে কুফরি করবে, যে পরকালকে অস্বীকার করবে। আল্লাহ পাঁচটি উল্লেখ করেছেন, আরেকটি আল্লাহ পাক উল্লেখ করেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, সূরা কমারে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে প্রত্যেক বস্তুকে আমি নির্ধারিত তাকদীরের সাথে সৃষ্টি করেছি। এছাড়াও আরো বেশ কিছু আয়াত রয়েছে, ফাকাদদারাহু তাকদীরা, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাকাদদাল্লা যালালাম বাইদা, তাহলে সেই ব্যক্তি সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয় যারা ইমান নিয়ে আসলো, ইমান নিয়ে আসার পরে যদি কুফরি করে, মুরতাদ হয়ে যায়, ইসলাম বিমুখ হয়ে যায়, সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার ইমান নিয়ে আসলো আবার যদি কুফরি করে, সুম্মা যাদু কুফরা, আর সীমাহীন যদি কুফরি করে, কুফরিতে আগে বেড়ে যায়, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, যদি এ খেল তামাশা বানিয়ে নেয়, ইসলামে আসলো আবার চলে গেল, আবার ইসলামের কিছু করলো আবার বেরিয়ে চলে গেল, এইরকম যদি করে দুনিয়ার স্বার্থে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, আল্লাহ পাক তাদেরকে মার্জনা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন না। আল্লাহ পাক তারপরে বলছেন বাশশারিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, আযাবের সুসংবাদ বলা হয়েছে যাতে করে আরো বেশি শক্ত করে বলা হয়। যেমন আমরা বলে থাকি কোন ছেলেকে যদি একটু শাস্তি দেওয়া, মার দেওয়া উদ্দেশ্য হয় যে তুই আসলে তোকে মজা দেখাবো, আল্লাহ পাক সেইভাবে বলেছেন মুনাফিকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুমিনদেরকে বাদ দিয়ে, তাদের বন্ধুত্ব হচ্ছে আল্লাহর শত্রুদের সাথে, তাদের বন্ধুত্ব হচ্ছে ওইসব লোকের সাথে যারা আল্লাহর প্রতি ইমান রাখে না, পরকালের প্রতি ইমান রাখে না, যারা অসৎ লোক, যারা নামাজ পড়ে না, যারা গুনাহে ডুবে থাকে, যারা পাপে ডুবে রয়েছে, অন্যায় কাজ করে, তাদের সাথে বন্ধুত্ব, এটি হচ্ছে মুনাফিকদের লক্ষণ। তাদের কাছে তারা মান সম্মান চাই, মান সম্মানের জন্য পৃথিবীর লোভ যেসব রয়েছে, কামনা বাসনা রয়েছে, সেগুলি হাসিল করার জন্য তাদের সাথে সম্পর্ক রেখেছো, ফাইনাল ইজ্জাত আলিল্লাহ জামিয়া, শুনে রাখো যে মান সম্মান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য রয়েছে, সুতরাং আল্লাহ পাকই মান সম্মান দিতে পারেন। মহান আল্লাহ আর সূরা মুনাফিকুন ইরশাদ করেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত সম্মান তো রয়েছে আল্লাহ পাকের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইজ্জত সম্মান দিয়ে থাকেন, এবং মুমিনদেরকে আল্লাহ সম্মানিত করে থাকেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, ওয়াকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রিহ। আল্লাহ পাক বলছেন যে ওয়াকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমে এই বিধান নাজিল করেছেন, আন ইযা সামিতুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত শুনবে যে আয়াত তেলাওয়াত করা হচ্ছে আর তার সাথে এক শ্রেণী লোকেরা কুফুরি করছে, ওই ইস্তাহজাউ বিহা এবং তার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, খেলতামাশা করছে, ফালা তাকুদু মাহুম, এইরকম যখন কোন অনুষ্ঠান দেখবে যেখানে আল্লাহর কিতাবের বিরোধিতা হচ্ছে, এমন কোন আলোচনা চলছে যাতে কোরআনে কারিমের ঠাট্টা মজাক করা হয় অথবা কোরআনে কারিমের যেসব বিধান রয়েছে সেগুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, নামাজের সম্পর্কে ঠাট্টা মজাক চলছে, পর্দার সম্পর্কে ঠাট্টা মজাক চলছে, তাহলে যদি কোনো প্রচার মাধ্যমে পর্দা সম্পর্কে পর্দার বিরুদ্ধে বলা হয় তাহলে সেখানে বসা সম্পর্কে কি বিধান আল্লাহ পাক এই আয়াত উল্লেখ করেছেন। এইরকমই যে কোনো অনুষ্ঠান যেখানে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা মজাক করা হয়, অস্বীকার করা হয়, সেগুলিকে হালকা করে দেওয়া হয়, ধার্মিক লোকদের সাথে ঠাট্টা মজাক, ধার্মিক লোকদের সমালোচনা চলছে কোনো জায়গায়, আল্লাহ পাক বলছেন ফালা তাকুদু মাহুম, তাদের সাথে বসবে না, তাদের সাথে বসবে না, তাদের প্রচার মাধ্যমগুলির সামনে বসবে না, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহ, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোন কথায় আলোচনায় লিপ্ত না হবে, যতক্ষণ পর্যন্ত অন্য আলোচনায় ভালো আলোচনা সাধারণ আলোচনায় লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসবে না, তাদের সঙ্গী হবে না, তাদের সহযোগিতা করবে না। ইন্নাকুম ইজাম মিসলুহুম, যদি তাদের সাথে বসো যারা ঠাট্টা বিদ্রুপ করে দিনকে নিয়ে, দিনদারদেরকে নিয়ে, কোরআনে কারিমকে নিয়ে, ইসলামিক শিক্ষা নিয়ে, যে ইসলামিক শিক্ষা পড়ে কি হবে তার তো ভবিষ্যৎ অন্ধকার, এইসব কথাবার্তা যারা বলে তাদের সাথে যদি সম্পর্ক রাখো তাহলে তাদের মতো হয়ে যাবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে সকলকে জাহান্নামে একত্রিত করবেন। আল্লাহ পাক তারপরে মুনাফিকদের সম্পর্কে বলছে, আল্লাযিনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা তোমাদের সম্পর্কে ওত পেতে রয়েছে, সুযোগ সুবিধা খুঁজে যে কোনটাতে সুবিধা আছে, যদি সুবিধা দেখি মুসলিমদের সাথে তাদের সাথে হয়ে যাবো, সুবিধা দেখি কাফেরদের সাথে কাফেরদের সাথে হয়ে যাবো। আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিন আল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসে, কালু তখন তারা বলে আলাম নাকুম মাকুম, তোমাদের সাথেই তো ছিলাম, আমরা তো তোমাদের সাথেই আছি। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব, আর যদি কাফেরদের অংশ হয় মানে কাফেরদের বিজয় হাসিল হয়, দেখে যে ওরাই আগে বাড়ছে, কালু তখন তারা ওই কাফেরদেরকে গিয়ে বলে, মুনাফিকদের চরিত্র আল্লাহ বলেছেন, ওই ইহুদিদেরকে গিয়ে বলে, ওই মক্কার মুশরিকদেরকে গিয়ে বলে, আলাম নাস্তাহউযু আলাইকুম, তোমাদের উপর আমরা কি চেয়েছিলাম না, তোমাদের উপর তো আমরাই চেয়েছিলাম, প্রভাব বিস্তার করেছিলাম, আমাদের বলেই তো তোমরা জিতেছো, অমনাম না আকুমিনাল মুমিনিন, আর এই মুমিন মুসলিম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথীদের থেকে তোমাদেরকে রক্ষা করিনি, এইসব কাজ তো আমরা করেছি, সুতরাং আমাকে মনে রাখবে, ভুলবে না। ফাল্লাহ ইয়াহকুম বাইনাকুম ইয়াউমাল কিয়াম, আল্লাহ বলছে তোমাদের মাঝে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিনে করবেন। ওয়ালাই ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে মুমিনদের উপর কোনো রাস্তা দেননি। এই আয়াতের অর্থ বা এই অংশের অর্থ হচ্ছে অত্যন্ত ব্যাপক, যে কাফের মুমিনের উপর প্রাধান্য পাবে এটা হতে পারে না, না পরকালে প্রাধান্য পাবে আর না দুনিয়াতে প্রাধান্য পাবে। মহান আল্লাহ তারপরে মুনাফিকদের আরো চরিত্র বর্ণনা করে ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা ক্বালিলা, নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, আল্লাহকে তারা ধোকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বা তাদেরকে এই মুনাফিকদেরকে ধোকায় ফেলে শাস্তি দেবেন, তারা প্রতারিত হবে। ওয়াইযা ক্বামু ইলাস সালাত, আরেকটি চরিত্র তাদের আমলের ক্ষেত্রে হচ্ছে এরা নিজের আত্মরক্ষার জন্য নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য মসজিদে তো আসে কখনো কখনো, কিন্তু কামু কুসালা, নামাজে যদি দাঁড়ায় বড় অলসতার সাথে দাঁড়ায়, আর নামাজে আসার উদ্দেশ্য হচ্ছে ইউরা উনার নাস, মানুষকে দেখাতে চাই, মমিন মুসলিমদেরকে দেখাতে চাই যে আমরাও তো নামাজি, যখন কোন জনপ্রিয়তা লাভ করার উদ্দেশ্য হয় তখন অনেক গ্রামে গ্রামে হাজির হয়ে যায় এই জন্য যে লোকেরা যেন ভোট দেয় এবং লোকেরা যেন ভালোবাসে যে এত নামাজি লোক, ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এবং আল্লাহকে এরা অল্পই স্মরণ করে, মুযাবযাবিনা বাইনা যালিকা, এরা দুইয়ের মাঝে দোদুল্যমান, এরা ইমান এবং কুফরের মাঝে দোদুল্যমান, লা ইলাহা ওয়ালা এদিকেও না যে সত্যিকার অর্থে মুসলিম হবে, ওয়ালা ইলাহা ওয়ালা স্পষ্ট কুফরিতেও না, তোমরা কি চাইছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ পেয়ে যাক যে তোমরা ইমান ইসলামের উপর ছিলে না, কপটতাই ছিলে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে আর তাদের কোনো সাহায্যকারী পাবে না। মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দেবেন, কারণ এদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে এবং হয়ে থাকে। ইল্লাল্লাযিনা তাবু, তবে কেউ যদি কোনো কালে মুনাফিকি করে, তওবা করে, ওয়া আসলাহার সংশোধন করে নেয়, ওয়া আতাসাম বিল্লাহ আল্লাহকে মজবুত করে ধারণ করে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ এবং নিজের দিনকে যদি নিষ্ঠার সাথে পালন করে, তাহলে সংশোধন করে যদি ফিরে আসে, ফাউলাইকা মা আল মুমিনিন এরা মুমিন মুসলিমদের সাথে রয়েছে, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীম, আল্লাহ পাক তাদেরকে শীঘ্রই মহা পুরস্কার দিবেন, মা ইয়াফারুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে তো আযাব দিতে চান না, শাস্তি দিতে চান না, তোমাদেরকে তো মুক্তি দিতে চান, তোমাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে কি বা লাভ করবেন, কিন্তু তোমরা নিজেরাই আযাব শাস্তি দাও, ইন শাকারতুম তোমরা যদি শুকরিয়া আদায় করো কখনো আল্লাহ আযাব দিবেন না, ওয়া আমানতুম ইমান যদি নিয়ে আসো, ওয়াকান আল্লাহ শাকিরান আলীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই পুরস্কার দাতা এবং সবকিছুই তিনি জানেন, মানুষ যদি আমল করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দিয়ে থাকেন, এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে শাকির, আল্লাহ পাকের নাম হচ্ছে শাকুর, ওয়াকান আল্লাহ শাকিরান আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার যেন তৌফিক দান করেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 148 এ ইরশাদ করছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু'ই মিনাল কওল ইল্লা মান যুলিম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত সমালোচনা সম্পর্কে একটি বিধান নাজিল করেছেন, যে কারো সম্পর্কে সমালোচনা করা, গীবত করা অথবা কারো দোষ বর্ণনা করা, কারো ক্ষেত্রে প্রচার প্রপাগান্ডা করা যে সে খারাপ বা তার মধ্যে এই খারাপ দিকগুলি রয়েছে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। তবে যদি কোনো ব্যক্তির ওপর জুলম অত্যাচার করা হয়, কোনো ব্যক্তি যদি শোষিত হয়, তাহলে সে বর্ণনা করতে পারে যে আমার ওপর অমুক ব্যক্তি অত্যাচার করেছে, অমুক ব্যক্তি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বেইমানি করেছে, অমুকের কাছে আমি এত টাকা পাব, এই ধরনের যে কোনো অত্যাচার যদি হয় তাহলে সেগুলি প্রকাশ করতে পারে। আল্লাহ পাক এই বিধানটি উল্লেখ করেছেন ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাই, বৈধ গীবত অর্থাৎ যেসব ক্ষেত্রে গীবত করা, পরনিন্দা করা, কারো দোষ চর্চা করা জায়েজ, সেগুলি তার প্রসিদ্ধ কিতাব রিয়াজুস সালেহিনে বর্ণনা করেছেন এবং সহিহ মুসলিমের যে তার ভাষ্য রয়েছে তাতেও তিনি বর্ণনা করেছেন। তার একটি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারিম এই আয়াতে। আরো বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলিতে গীবত করা জায়েজ, অনেক ক্ষেত্রে গীবত করা ওয়াজিব। তবে নিজের অধিকার প্রাপ্য হাসিল করার জন্য যে গীবত করবে বা কারো দোষ চর্চা করবে, সেটা এমন ব্যক্তির কাছে করবে যার কাছে এসব কথা বললে নিজের প্রাপ্যটা হাসিল হইতে পারে, আর যেখানে সেখানে বলে যেখানে লাভ হবে না বরং এর ক্ষতি হইতে পারে, হয়তো এর জন্য প্রতিশোধ সে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু'ই মিনাল কওল, আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কথার প্রচার প্রবাকাণ্ডা পছন্দ করেন না, ইল্লা মান যুলিম, তবে যার উপর জুলম অত্যাচার করা হয়েছে, ওয়া কানা আল্লাহু সামিয়ান আলীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শোনেন এবং জানেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাআফু আন সু, তোমরা যদি কোনো ভালো কথা প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো অথবা কোনো খারাপ কেউ করেছে তাকে মার্জনা করো, এটা তোমার ভালো কাজ করলে, ফাইনাল্লাহ কানা আফওয়ান কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী এবং সর্বশক্তিমান। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আয়াত নম্বর 150 সূরা নিসার, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا واعتدنا للكافرين عذابا مهينا এখানে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যে সব লোকেরা আল্লাহকে অস্বীকার করে এবং তার রাসূলগণকে অস্বীকার করে ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি এবং আল্লাহ আর তার রাসূলের মাঝে পার্থক্য করে আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে পার্থক্য করে কোন রাসূলকে মানবে কোন রাসূলকে মানবে না যেমন ইহুদি নাসারাদের অবস্থা যে তারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখে ইহুদিরা কিন্তু ঈসা আলাইহিস সালাম কেউ মানে না রাসূল বলে বরং তারা যারুর সন্তান বলে আখ্যায়িত করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মানে না এই রকমই নাসারারা যারা মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের প্রতি তো ঈমান রাখে কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখে না এরা এর অন্তর্ভুক্ত আর যারা একেবারে অস্বীকার করেছে আম্বিয়া রাসূলগণকে তারাও এর অন্তর্ভুক্ত ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ এবং তারা বলে যে আমরা কিছু মানবো যেটা আমাদের সুবিধাজনক হবে আর কিছু আমরা মানবো না এবং তারা এর মাঝামাঝি একটা রাস্তা নিতে চায় আল্লাহ পাক বলছেন যে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা সত্যিকার অর্থে এরাই তো কাফির ওয়া আতাদনা লিল কাফিরিন আযাবা মুহিনা আর কাফেরদের জন্য বড়ই অপমানজনক আযাব আমি তৈরি করে রেখেছি আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গাফুরা রাহিমা পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তার রাসূলগণের প্রতি ঈমান রাখে এবং তাদের কারো মাঝে কোনো পার্থক্য করে না একে মানবো ওকে মানবো না এটা মানবো ওটা মানবো না এইরকম করে না এরাই তো তারা সাওফা ইউতিহিম উজুরাহুম আল্লাহ পাক তাদের পুরস্কার শীঘ্রই দিবেন আল্লাহ পাক মার্জনাকারী দয়াবান মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইয়াস আলুক আহলুল কিতাব আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক ফাকালু আরিনা আল্লাহ জাহরা ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাবরা হে নবী তোমার কাছে এই তলব করে কি তলব করে তারা আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই হে মুহাম্মদ তুমি যদি সত্য হয় তাহলে আসমান থেকে একটা কোনো লিখনী নামিয়ে দাও যে লিখনীতে আমরা দেখব যে তুমি সত্যিকার নবী এবং তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছো ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক আল্লাহ পাক বলছেন দেখো এই ইহুদিরা এত বদচরিত্রের যে এরা শুধু তোমার কাছে এই রকমের তলব করেনি বরং তারা মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতে এই ইহুদিরা এত বদচরিত্রের যে এরা শুধু তোমার কাছে এই রকমের তলব করেনি বরং তারা মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতে বড় জিনিসের দাবি করেছিল কি ফাকালু তারা বলেছিল আরিনা আল্লাহ জাহরা আমাদেরকে সরাসরি আল্লাহকে দেখিয়ে দিতে হবে আল্লাহ পাক তখন বলেন ঠিক আছে দেখবে তো এসো মূসা আলাইহিস সালাম 70 জনকে সাথে করে নিয়ে গেলেন যে চলো আল্লাহকে দেখবে তো চলো তুর পাহাড়ে ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমি তাদের এই জুলম তাদের এই বাড়াবাড়ি এবং অন্যায় কথার জন্য আল্লাহ পাক তাদেরকে বজ্রঘাত দিয়ে পকড়াও করেছিলেন তাদেরকে বজ্রাঘাত পকড়াও করেছিল অর্থাৎ তাদের উপর বিদ্যুৎ এমন চমকি ছিল যাতে তারা ধ্বংস হয়ে গেছিল মূসা আলাইহিস সালাম আবার দরখাস্ত করে আল্লাহ এদেরকে তুমি জীবিত করে দাও না হলে তো আমাকে বলবে যে আমি তাদেরকে খুন করে চলে এসেছি আমার জাতি আল্লাহ পাক আবার সুম্মা বাসরাকুম বাদে মউতিকুম লাআল্লাকুম তাশকুরুন তোমাদেরকে আবার আমি পুনর্জীবিত করেছিলাম যাতে শুকরিয়া আদায় করো আল্লাহ পাক সূরা বাকারায় বর্ণনা করেছেন সুম্মা তাখাযুল ইজলা মিন বাদে মা জাআতুল বাইয়্যানা এদের আরো খারাপ চরিত্র ছিল যে তারা শিরকে লিপ্ত হয়েছিল তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে তারা বাছুর পূজা শুরু করেছিল বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল ফাআফাউনা আন যালিকা আমি তাদেরকেও এক্ষেত্রেও মাফ করেছিলাম ওয়া আতাইনা মূসা সুলতান মুবিনা মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম কর্তৃত্ব দিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল তাকে বড় বড় মুজিজা দান করেছিলেন ওয়া রাফানা ফাওকাহুম আত-তুরা বিমিসাকহিম এবং তাদের উপর তুর পাহাড়কে উঠিয়ে ধরেছিলাম তাদের অঙ্গীকার গ্রহণের উদ্দেশ্যে যে যাতে করে তারা স্বীকার করে যে তাওরাতের বিধানকে তারা প্রতিষ্ঠিত করবে ওয়া কুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা এবং তাদেরকে বলেছিলাম যে বাইতুল মুকদ্দাস এইসে প্রবেশ করো এবং সিজদায় অবনত হয়ে ঝুঁকে প্রবেশ করো অথবা আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদা করো প্রবেশ করো ওয়া কুলনা লাহুম তাদেরকে বলেছিলাম লা তাদু ফিস সাবতে তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করবে না শনিবারে মাছ স্বীকার করবে না কিন্তু এসব নিষেধাজ্ঞা তারা অমান্য করেছিল আর তার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছিলেন ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা এবং তাদের কাছ থেকে ওয়াকাট্য অঙ্গীকার নিয়েছিলাম আল্লাহ পাক বলেছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কতলিহিমুল আমবিয়া বিগাইরি হক وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون الا قليلا. তাদের অঙ্গীকারকে ভঙ্গ করার কারণে, তাহলে ইহুদিদের খারাপ চরিত্রের একটি হচ্ছে তারা অঙ্গীকার চুক্তি ভঙ্গকারী। আল্লাহর চুক্তিকে যারা ভঙ্গ করতে পারে তারা মানুষের সাথে কি চুক্তি করতে পারে? আজকে চুক্তির জন্য যে বসার জন্য চেষ্টা করা হচ্ছে, এগুলি সব মিছামিছি কথা, এতে কোনোদিন সমঝোতা হতে পারে না। কোরআনে করিম এই চিরসত্যকে বর্ণনা করেছে, ওয়াকুফরহিম বি আয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতসমূহকে তারা অস্বীকার করেছে, এটি তাদের আরেকটি দোষ। ওয়াকাতলেহুল আম্বিয়া বিগায়রি হক, অন্যায়ভাবে তারা নবী রসুলগণকে হত্যা করেছে, তাদের এই বদচরিত্র। ওয়াকাউলেহিম কুলুবুনা গুলফ, এবং তাদের এই অন্যায় কথা ছিল যে আমাদের হৃদয় আবৃত, আমাদের অন্তর ঢাকা, আমাদের এত উপদেশ দিয়ে লাভ নেই, এসব কথা আমরা শুনতে মানতে পারবো না। বল তাবা আল্লাহ আলাইহা বিকুফরিহিম, আল্লাহ পাক বলছেন বরং আল্লাহ পাক তাদের কুফরি এবং পাপের জন্য, অন্যায়ের জন্য, অস্বীকারের জন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছিলেন, ভালো কথা ঢুকছিল না। ফালা ইউ মেনুনা ইল্লা আলিলা, সুতরাং তাদের অল্প লোক ছাড়া কেউ ইমান নিয়ে আসবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাত নিয়ে আসলেন তখন তাদের অল্প সংখ্যক আবদুল্লাহ বিন সালাম আর কয়েকজন তার সাথী ছাড়া আর কেউ ইমান নিয়ে আসেন ইহুদিদের মধ্য থেকে। কবি কুফরিহিম ওয়াকাউলিহিম আলা মারিয়াম বুহতানান আযীমা, এবং তাদের কুফরি এবং মারিয়াম আলাইহিস সালামের উপর স্পষ্ট মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এটি ছিল তাদের আরো বড় অপরাধ। তারা মারিয়াম আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ দিয়েছিল যে সে ব্যভিচার করিয়ে, কুকাজ করে এই ছেলে নিয়ে এসেছে। ওয়াকাউলিহিম, এবং তাদের এই অন্যায় কথা, মিথ্যা কথা, ইন্না কাতাল্লাল মাসিয়া ঈসা ইবনা মারিয়াম রাসূলুল্লাহ, আমরা মরিয়মের পুত্র ঈসা মাসিহকে খুন করেছি যে আল্লাহ রসুল। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ইহুদিরা হত্যা করার জন্য চেষ্টা করেছিল ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, আর আরেকজন যে তাকে হত্যা করার জন্য ভিতরে ঢুকেছিল তাকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দিয়েছিলেন। তাই আল্লাহ পাক তাদের এই বাতিল মতবাদের খণ্ডন করছেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের যে ভ্রান্ত ধারণা যে আমরা হত্যা করে দিয়েছি ঈসা আলাইহিস সালামকে, এটি ভুল তথ্য, ভুল ধারণা। আর এই রকমই নাসারাদের যে ভ্রান্ত ধারণা যে ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে গেছেন এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন, আর এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম আমাদের কাফফারা হয়ে গেছেন, অর্থাৎ আমাদের কিয়ামত পর্যন্ত এই খ্রিস্টান জাতি যত পাপ করব, যত অন্যায় কাজ করব, তার জন্য তিনি কাফফারা হিসাবে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। এটিও হচ্ছে ভ্রান্ত ধারণা। আল্লাহ পাক সত্য কথাকে তুলে ধরেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ওমা কাতালু হামা সালাবুহ, তারা তাকে খুনও করতে পারেনি আর তারা ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং শুব্বিহা লাহুম, তাদের জন্য তার সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে। যারা এই ব্যাপারে মতানৈক্য করেছে তারা সন্দেহের মধ্যে পড়ে রয়েছে, লাফি শাক্কিম মিন মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের এ সম্পর্কে কোনো সঠিক জ্ঞান নেই, ইল্লা ইত্তিবা আযান, তাদের শুধু ধারণার অনুসরণ ছাড়া। ওমা কাতালুহু ইয়াকিনা, নিঃসন্দেহে তারা ঈসা আলাইহিস সালামকে খুন করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সত্য তথ্য তুলে ধরেছেন যে ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা খুন করতে পারেনি। বর রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট তাকে উঠিয়ে নিয়েছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী পরজ্ঞাময়, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ হারাতে পারে না। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াইম মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি, আহলি কিতাবদের এমন কেউ নেই যাকে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে না, কাবলা মওতে, তার ইন্তেকালের পূর্বে। এদিকে ইঙ্গিত করা হয়েছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে যে কিয়ামতের বড় লক্ষণগুলি রয়েছে, বড় নিদর্শনগুলি রয়েছে, তার একটি নিদর্শন হিসাবে নজরুল ঈসা, ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন এবং তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, আর তারপরে সারা পৃথিবীতে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হবে। তখন সমস্ত আহলি কিতাব তার প্রতি ঈমান নিয়ে আসবে, অর্থাৎ তিনি যে দিন দিয়ে ফয়সালা করবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত যে ঈসা আলাইহিস সালাম নবী করিম সাল্লামের নিয়ে আসা দিন দিয়ে, অর্থাৎ আল কোরআন দিয়ে ফয়সালা করবেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবেন, তার প্রতি ইমান নিয়ে আসবে, ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, এবং কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালাম তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবেন। যদি তারা অনুসরণ করে তাহলে তাদের পক্ষে সাক্ষী হবেন, আর যারা অস্বীকার করেছে ঈসা আলাইহিস সালামকে অথবা ঈসা আলাইহিস সালামকে অতিরঞ্জন করে বাড়িয়ে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে বা তিনের এক সাব্যস্ত করেছে, তৃতীয়বাদী বিশ্বাসী হয়েছে, ওইসব নাসারা এবং যারা এই দিন নিয়ে আসা দিনের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে তিনি সাক্ষী দেবেন। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ফাবি যুলমি মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ পাক এখানে ইহুদিদের কিছু জুলম এবং অন্যায়ের কথা তুলে ধরেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা ইহুদি হয়েছে তাদের জুলম অত্যাচারের কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবা, তাদের জন্য পাক পবিত্র কিছু বস্তুকে আমি হারাম করে দিয়েছিলাম যা তাদের জন্য আসলে হালাল করা হয়েছিল। অবসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং আল্লাহর রাস্তায় থেকে তারা যেহেতু বহু লোককে বাধা দিয়েছিল সেই জন্য তাদের উপর আমি কঠোরতা অবলম্বন করেছিলাম, তাদের উপর গজব প্রাপ্ত হয়েছিল। আর তাদের আরো বদচরিত্রগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন, বলছেন তারপরে ওয়া আখযিহিমির রিবা, এবং তারা সুদ গ্রহণ করত। এই ইহুদি জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদকর জাতি, আল্লাহ পাক তাদের কথা বলছেন যে এরা সুদ খায়, এবং সুদকে কোন জাতি হালাল মনে করে না একমাত্র এই জাতি ছাড়া। এরা বলে যে ইহুদিদের কাছে শুধু সুদ খাওয়া হারাম, ইহুদি ছাড়া যারা ওমামি, তাদের বিকৃত কিতাবে রয়েছে যে ওমামি অর্থাৎ ইহুদি ছাড়া অন্যান্য যত জাতি রয়েছে সমস্ত জাতির কাছ থেকে সুদ খাওয়া বৈধ। ওয়াকাদ নুহু আনহু, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল সুদ ভক্ষণ করতে। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে বাতিল পন্থায় ভক্ষণ করা ছিল তাদের চরিত্র। বিভিন্ন অজুহাতে তারা মানুষের ধন সম্পদ ভক্ষণ করে। ওয়া আতাদনা লিল কাফিরিন মিনহুম আযাবান আলিমা, এবং তাদের মধ্য থেকে যারা কাফির হয়েছে অর্থাৎ স্বীকার করতে রাজি হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তার প্রতি ঈমান নিয়ে আসেনি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়ালমুকিমিনাস সালাতা ওয়ালমুতুনাজ যাকাত ওয়ালমুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। তবে তাদের মধ্য থেকে, এই ইহুদিদের মধ্য থেকে যারা জ্ঞানের ক্ষেত্রে গভীরতা রাখে, এবং ওই সব মুমিনরা যারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী তোমার প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান নিয়ে এসেছে, আল কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা তোমার পূর্বে নাযিল হয়েছে তার প্রতিও ঈমান নিয়ে এসেছে। তাহলে আল্লাহ পাক এখানে দুই শ্রেণীর লোকের কথা বলেন, এক যারা এলমে গভীর, যারা গভীর জ্ঞান রাখে, আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গী সম্পর্কে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন যে এরা তাওরাতের গভীর জ্ঞান রাখত, ইনজিলের জ্ঞান রাখত, ফলে এরা ভবিষ্যৎবাণী পড়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, এবং তোমার সাথে যারা ঈমান নিয়ে এসেছে পৌত্তলিকতা থেকে, আনসার মুহাজিরিন যারা ঈমান নিয়ে এসেছে, এসব লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এরা কি করে, ওয়াল মুকিমিনাস সালাতা, নামাজও কায়েম করে, ওয়াল মুতুনাজ যাকাতা, এবং যাকাতও প্রদান করে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে বিশ্বাসীও এরা, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এদেরকেই আমি শীঘ্রই মহাপুরস্কার দান করব। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনূস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ যাবুরা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 163 ইরশাদ করেছেন এই আয়াতে, ইন্না আওহাইনা ইলাইক, হে নবী নিঃসন্দেহে তোমার কাছে আমি প্রত্যাদেশ করেছি, ওহি করেছি, কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহি করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নাম নিলেন না, বরং নূহ আলাইহিস সালামের নাম নিলেন। ওয়ান নাবিয়িনা মিন বাদি, আর যেসব নবী রাসূলগণ এসেছিলেন তারপরে, এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন শিরকের বিরুদ্ধে, শিরকে নির্মূল করার জন্য পৃথিবী থেকে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম যে মানব জাতির মধ্যে শিরক দেখা যায় নূহ আলাইহিস সালামের পূর্ব জামানেই, তাদের সংস্কারের জন্য, তাদের সংশোধনের জন্য, তাদেরকে হিদায়ত করার জন্য তিনি ওহি প্রাপ্ত হয়েছিলেন, এবং তিনি দৃঢ় প্রতিজ্ঞ পাঁচজন রাসূলের প্রথম রাসূল ছিলেন। আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, এবং আমি ওহি করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে, ওয়াল আসবাতে, এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যে সব নবী হয়েছেন তাদের কাছে, ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালামের কাছে, আইয়ুব, ইউনূস, হারুন এবং সুলাইমান, সমস্ত আম্বিয়া এবং রসুলগণের প্রতি আমি ওহি করেছি আলাইহিমুসসালাম, ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিসসালামকে আমি জাবুর কিতাব দান করেছিলাম। আল্লাহ পাক তারপরে বলছেন, রসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন কাবলু, হে নবী তোমার কাছে এর পূর্বে যে রসুলগুলো আমি প্রেরণ করেছি সেসব রসুলের বেশ কিছু কাহিনী আমি বর্ণনা করেছি, কোরআনে কেরিমে তাদের ঘটনা বলি বর্ণনা করেছি। আর অনেক রসুল রয়েছেন যাদের কথা তোমার সামনে আমি তুলে ধরিনি বর্ণনা করিনি। ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন, এইরকম নবী করিম সাল্লামের সাথে কথা বলেছেন। রসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, এই রাসূলগণ সুসংবাদ দাতা হয়ে প্রেরিত হয়েছেন যারা ভালো কাজ করবে তাদের জন্য, অমুনজারিন সতর্ক সাবধানকারী হিসাবে প্রেরিত হয়েছেন ওই সব লোকদের জন্য যারা অবাধ্য হবে অমান্য করবে। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রাসূল, যাতে করে রাসূলগণকে প্রেরণ করার পরে মানব জাতির কাছে আল্লাহর বিরুদ্ধে কোনো ওজর অজুহাত পেশ করার সুযোগ না থাকে, যে আল্লাহ তুমি তো কাউকে দিয়ে আমাদেরকে জানাওনি, আমরা কি করে জানবো তোমার একত্ব, কি করে জানবো তাওহীদ, কি করে জানবো রিসালাত, কি করে চিনবো নবীকে, কি করে জানবো পরকাল সম্পর্কে, তুমি তো জানাওনি, এ কথা বলার যেন কোনো রকমের রাস্তা না থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াকান আল্লাহু আজিজান হাকিম, আল্লাহ পাক সর্বজয়ী এবং প্রজ্ঞাময়। লাকিনাল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক আনজালাহু বিইলমিহি ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ পাক বলেছেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমার প্রতি নাজিল করেছেন হে নবী তার সাক্ষী দিচ্ছেন, ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক, যে সেটা আল্লাহর পক্ষ থেকে, আনজালাহু বিইলমিহি, আল্লাহ পাক তার জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, যা লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক নাজিল করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না। ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন, এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদ, আল্লাহ পাক সাক্ষীর জন্য যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা, নিশ্চয় যারা কুফরি করলো এবং আল্লাহর রাস্তায় যেতে বাধা প্রদান করলো তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হবে, রাস্তা হারিয়ে দিয়ে অনেক দূরে চলে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা, নিশ্চয় যারা অস্বীকার করবে এবং বাড়াবাড়ি করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না এবং তাদেরকে সঠিক রাস্তাও দেখাবেন না। ইল্লা তারিকা জাহান্নাম, ভালো রাস্তা আল্লাহ পাক দেখাবেন না, জান্নাতের রাস্তা দেখাবেন না, সৎকর্মের রাস্তা তারা খুঁজে পাবে না, তবে জাহান্নামের রাস্তা তারা পাবে। খালেদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অতি সহজ। মহান আল্লাহ তারপর ইরশাদ করছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মানুষকে আল্লাহ ডেকে বলছেন, হে মানব সকল, কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নিয়ে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগমন করেছেন। এবং সমস্ত মানুষকে আল্লাহ যখন সম্বোধন করেছেন তাহলে নবী করিম সাল্লামের রিসালাত, নবী করিম সাল্লামের আনীত বিধান সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ফাআমিনু খাইরাল লাকুম, সুতরাং তোমরা বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো, তাতেই তোমাদের মঙ্গল রয়েছে। ওয়া ইন তাকফুরু, আর তোমরা যদি অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, যদি তোমরা অস্বীকার করো অমান্য করো তাহলে জেনে রাখো যে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তার, এবং আল্লাহ পাক সবকিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা রূহুম মিন, আল্লাহ বলেছেন, হে আহলি কিতাব, হে ইহুদি নাসারা, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ব্যাপারে অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক নিষেধ করেছেন বাড়াবাড়ি করতে। ইয়াকুমুল গুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবে। ফাইন্নাম আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফি দ্বীন, তোমাদের পূর্বের জাতিরা বাড়াবাড়ি করার জন্য তার সর্বনাশ হয়েছে, তারা সত্য দিনকে হারিয়েছে এবং তারা জাহান্নামে পতিত হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কোনো কথা বলবে না, নাই সঙ্গত কথা বলবে, যেটা জ্ঞানের ভিত্তিতে হবে। ইন্নামাল মাসীহ ঈসা ইবনু মারইয়াম, মাসীহ মারইয়াম পুত্র ঈসা, তিনি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, প্রেরিত রাসূল, তিনি আল্লাহর পুত্র নন। ওয়া কালিমাতু, এবং আল্লাহর একটি বাক্য কোন দিয়ে তিনি সৃষ্টি হয়েছেন, আলকাহা ইলা মারইয়াম, যা নিক্ষেপ করেছিলেন মারইয়াম আলাইহিসসালামের উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ পাক আদেশ করেছিলেন যে হয়ে যাও, ওয়া রূহুম মিনহু, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত বিশেষ আত্মা। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা তাকুলু সালাসা, তোমরা বলিও না যে তিন খোদা রয়েছে, তিন উপাস্য রয়েছে, আল্লাহ মরিয়াম আর ঈসা, এইরকম বলিও না, ইনতাহু খাইরাল্লাকুম, তোমরা বিরত থাকো এরকম ভ্রান্ত মতবাদ থেকে, এতে তোমাদের মঙ্গল রয়েছে। ইন্নামাল্লাহ ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক হচ্ছেন এক মাবুদ, সুবহান, তিনি পাক পবিত্র, অংশীদার থেকে এবং সমস্ত ত্রুটি দোষ থেকে। তার সন্তান হবে, এ থেকে আল্লাহ পাক পবিত্র। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আসমান জমিনের সবকিছু তার। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। লাই ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহি ওয়াল মালায়েকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফা আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া এবং রাসূলগণকে সম্মানিত করেছেন এবং তিনি তাদেরকে এক নির্ধারিত মর্যাদা দান করেছেন, যে মর্যাদার উপরে উঠালেও বাড়াবাড়ি হবে এবং পথভ্রষ্টতা হবে, আর যদি কেউ নিচে নামিয়ে দেয়, তাদের প্রতি বিশ্বাস না করে, তাদের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাও আরেক গুমরাহী হবে। এবং সত্য পথ, হক পথ হচ্ছে মধ্যপথ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনিও সতর্ক করেছেন এই বাড়াবাড়ি থেকে, যেমন সতর্ক করেছেন পাপের কাজ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 172 ইরশাদ করেছেন, লাই ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। মাসীহ ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা, যার উপাধি হচ্ছে আল মাসীহ। এই মাসীহ ঈসা আলাইহিস সালামকেও মাসীহ বলা হয় আর দাজ্জালকেও মাসীহ বলা হবে, কিন্তু এই দুই মাসীহতে আসমান এবং জমিনের পার্থক্য। ওয়ানাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন যে হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে। তো দাজ্জালের নামও মাসীহ আর ঈসা আলাইহিস সালামের নামও হচ্ছে মাসীহ, কিন্তু শুধু নাম হলেই সম্মান পাওয়া যায় না, নাম হলেই জান্নাত লাভ করা যায় না। ঈসা আলাইহিস সালাম জান্নাতের উচ্চ স্থানে অবস্থান করবেন, পক্ষান্তরে এই দাজ্জাল জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে, কারণ অসংখ্য মানুষ এই দাজ্জালের মাধ্যমে পথভ্রষ্ট হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে মাসীহ দুই ভাবে বিভক্ত, মাসীহুল হুদা এবং মাসীহুদ দলালাহ। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন হিদায়তের মাসীহ আর দাজ্জাল হচ্ছে গুমরাহী পথভ্রষ্টতার মাসীহ। মাসীহ ঈসা আলাইহিস সালামকে কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে মাসাহ ইয়ামসাহ মানে হাত বুলানো, হাত ফিরানো। ঈসা আলাইহিস সালাম কোন জন্মান্ধের চোখে হাত ফিরিয়ে দিতেন, তার চোখে দৃষ্টি ফিরে আসত, দৃষ্টিশক্তি ফিরে আসত। এইরকম ভাবে কোন কুষ্ঠরোগীর গায়ে হাত ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব মুজিজা ঈসা মসীহ আলাইহিস সালামকে দান করেছিলেন। আল্লাহ পাক তার সম্পর্কে বলছেন যে তিনিও আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা ছিলেন, এবং এতে তিনি নিজের মানহানি বোধ করতেন না, এতে তিনি নিজেকে অহংকার করতেন না যে আমি নিজে গোলাম কেন হব। অথচ তিনি এই বড় বড় মুজিজা আল্লাহ পাকের আদেশে দেখাতেন, তারপরেও তিনি অহংকার করতেন না, তার মধ্যে এই তুচ্ছ জ্ঞান ছিল না যে আমি নিজেকে বান্দা বলবো তাহলে আমি ছোট হয়ে যাব। যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা ভাবে যে আমি যদি নিজে নমনীয়তা ভাব অবলম্বন করি, আমি যদি নিজেকে যদি ছোট দেখাই তাহলে আমি ছোট হয়ে যাব, আমি যদি নিজেকে বড় বলে প্রকাশ করি তাহলে হয়তো বড় হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইজ্জত রয়েছে, সুতরাং ইজ্জত সম্মান আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহ পাক বলেন লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ, মাসীহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা হতে তিনি তুচ্ছ জ্ঞান করেন না, যে নিজেকে মনে করেছেন যে আমি তুচ্ছ হয়ে যাব, তাহলে আমি তো ছোট হয়ে যাব, এইরকম কথা তিনি চিন্তা করেননি এবং করেন না। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, আর আল্লাহর নিকটবর্তী নৈকট্য লাভকারী ফেরেশতাগণ এইরকম নিজেকে তুচ্ছ জ্ঞান করেন না যে আমরা যদি আল্লাহর বান্দা নিজেকে বলি এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি তাহলে আমরা ছোট হয়ে যাব, এইরকম তারাও চিন্তা করেন না। ফেরেশতাগণ আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, যেসব ফেরেশতা আসমানের উপর রাত দিন যাচ্ছেন এবং আসছেন, জিবরিল আমিন ফেরেশতাদের নেতা, রাইসুল মালাইকা, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত শক্তিশালী করেছেন, কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন, তারপরও তারা এই নিজেকে মনে করেন না যে আল্লাহ পাকের বান্দা বলে যদি স্বীকার করি যে আমি আল্লাহর বান্দা তাহলে আমরা নিজে ছোট হয়ে যাব, আমাদের মানহানি হয়ে যাবে, এইরকম কথা তারা চিন্তা করেননি। বরং আল্লাহ পাকের গোলামিতে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে নিজেকে ভাগ্যবান মনে করেছেন যে আমাদের ভাগ্য চমকিবে, যদি আমরা আল্লাহ পাকের বান্দা হই। অমাইয়াস্তানকে ফান এবাদতিহি, সুতরাং যেই ব্যক্তি আল্লাহ পাকের এবাদত থেকে নিজেকে তুচ্ছ জ্ঞান করবে, যেন আল্লাহর এবাদত করা সিজদায় পড়ে যাওয়া মানে একবারে ছোট কাজ মনে হচ্ছে। আজকাল এক শ্রেণীর লোকেরা যারা ভোগ বিলাসে রয়েছে, যাদেরকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক বড় নেতৃত্ব দিয়েছেন, মনে করে সিজদা করা তুচ্ছ কাজ। এক শ্রেণীর মুসলিম আছে সারা জিন্দগিতে কখনো আল্লাহ পাকে সিজদা করে না, এবং মনে করে যে সিজদা করো মাটিতে, এত সুন্দর কপাল, এত সুন্দর মাথাকে রেখে দেবো, এ তো একেবারে ছোট কাজ, এটা তো মোল্লাদের কাজ, এটা তো এক শ্রেণীর লোক যারা মসজিদ আর মাদ্রাসা পর্যন্ত যাদের দৌড় তাদের কাজ। এইরকম যদি ধারণা থাকে তাহলে তার শাস্তির কথা শুনে নেন। আল্লাহ বলছে যেই ব্যক্তি আল্লাহ পাকের এবাদতে তুচ্ছ জ্ঞান করবে এবং মনে করবে নিজের মানহানি হবে, ওয়াস্তাকবির আর অহংকার করবে, যার আল্লাহ পাকের সামনে সেজদা করে না, আল্লাহ পাকের সামনে ঝুঁকে না, তারে হচ্ছে অহংকারী। আর সবচেয়ে বড় অহংকারী যারা আল্লাহ পাকের সামনে অহংকার করে, আর দ্বিতীয় অহংকারী হচ্ছে যারা মানুষের সামনে অহংকার প্রকাশ করে। আল্লাহ পাক বলছে ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, এই সমস্তকে আল্লাহ পাক একত্রিত করবেন সেই কিয়ামতের মাঠে। ফাআমাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক যেখানে কোরআনে কারিমে অসৎ লোকদের কথা বর্ণনা করেছেন, কাফের মুশরিক বেদিনদের কথা বর্ণনা করেছেন, সেখানে ধার্মিকদের কথা, সেখানে ভালো লোকেদের কথা, সেখানে ইমানদারদের কথা বর্ণনা করেছেন। যেখানে আল্লাহ পাক জাহান্নামের কথা উল্লেখ করেছেন, জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ জান্নাতের কথা, আল্লাহ পাকের নিয়ামতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপুরস্কারের কথা উল্লেখ করেছেন। এ হচ্ছে কোরআনে কারিমের বাকভঙ্গিমা, যাতে করে মানুষ আজাবের কথা, শাস্তির কথা, পাপীদের কথা শুনে নিরাশ না হয়ে যায় যে আমরাও কি পাপী হয়ে এরকম জাহান্নামে যাব, বরং আশাবাদী হয় সৎলোকেরা। আর এইরকমই যারা কাফের তারা যাতে করে জান্নাতের কথা শুনে জান্নাতের জন্য আগ্রহী হয় এবং জাহান্নামকে ভয় করে, এবং মানদণ্ডটা ঠিক থাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোর কথা বর্ণনা করলেন তার সাথে সাথে মন্দর কথা বর্ণনা করেন। আল্লাহ পাক বলছেন ফাআমাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে। ঈমান যেসব বিষয়ের প্রতি আল্লাহ পাক ঈমান নিয়ে আসতে বলছে, সেসব বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের স্তম্ভ হচ্ছে ছয়টি, এবং তার সাথে সংশ্লিষ্ট ওই সমস্ত কথা যেগুলি আল্লাহ পাক বলেছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আর সেগুলির সম্পর্ক অন্তরের বিশ্বাসের সাথে, সেগুলির প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এমন কিছু বিশ্বাস করব না যা আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেননি, ভ্রান্ত বিশ্বাস করব না। আল্লাহ পাক ইরশাদ করছেন ফাআমাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাযলিহি, ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ পাক এখানে দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন, যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং নেক আমলগুলি করবে, এই ক্ষেত্রে আল্লাহ পাকে সেজদা করতে নিজের মধ্যে অহংকার আসবে না, বরং এতে নিজেকে ধন্য মনে করবে, এতে নিজেকে কামিয়াব মনে করবে যে আল্লাহ পাক আমাকে ঈমানের তৌফিক দান করেছেন, আল্লাহ পাক আমাকে সেজদা করার তৌফিক দান করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন, আল্লাহর সামনে কান্না করাকে নিজের মানহানি মনে করবে না, বরং আল্লাহর সামনে কান্না করতে পারলে নিজেকে মনে করবে যে আল্লাহ পাক আমাকে বিশেষ তৌফিক দিয়েছেন যে আমি আল্লাহর দরবারে দোয়া করে কান্না করতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করেছে, সেই চক্ষুকে কোনোদিন জাহান্নাম স্পর্শ করবে না। এর প্রতি ঈমান রেখে কান্না করেছে এবং এতে নিজেকে ধন্য মনে করেছে, নেক আমল করেছে, ফায়ুয়াফিহিম উজুরহুম, তাদেরকে আল্লাহ পাক পুরোপুরি তাদের পুরস্কার দেবেন, ওয়ায়াযীদুহুম মিন ফাযলিহি, তার অনুগ্রহে আরো অতিরিক্ত দেবেন, আল্লাহ পাক অতিরিক্ত দেবেন, যা কিছু পাবে পাবে, তারপর আল্লাহ পাক বলেন আর দেব কি, আর দেব কি, আর দেব কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি ভালো কাজ করো, শুকরিয়া আদায় করো, তো আল্লাহ পাক সবকিছুই বাড়িয়ে দেবেন, সুস্থতা বাড়িয়ে দেবেন, ধন সম্পদ বাড়িয়ে দেবেন, নিরাপত্তা বাড়িয়ে দেবেন, এইভাবে ঈমান বাড়িয়ে দেবেন, আমল বাড়িয়ে দেবেন, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ওয়াম্মাল্লাযীনা ইসতানকাফু, পক্ষান্তরে যারা তুচ্ছ জ্ঞান করবে, মনে করবে যে আল্লাহ পাকের ইবাদত বন্দী করা, নিজেকে আল্লাহর গোলাম বলা, এটা তো ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এটা তো ছোট কথা, এইরকম যারা মনে করবে, ওয়াস্তাকবারু এবং অহংকার করবে, আবার কি, সুস্থ আছি, করে খাচ্ছি, ধন সম্পদ আছে, নিজের মেহনত করছি, বিদ্যা বুদ্ধি আছে, এইরকম যাদের অহংকার, পরকাল সম্পর্কে কোনো চিন্তা করলো না, আল্লাহ সম্পর্কে কোনোদিন চিন্তা করে দেখলো না, একটা ছোট ক্ষুদ্র জিনিস দেখলে ভাবে যে এটা আর কেউ তৈরিকারী আছে, এটাকে কেউ তৈরি করেছে, কিন্তু বিশাল আসমান জমিন রাত দিন দেখছে, পাহাড় পর্বতমালা দেখছে, বিশাল বিশাল নদী নদ দেখছে, সমুদ্র সাগর মহাসাগর দেখছে, কখনো এই চিন্তা আসে না যে এগুলির সৃষ্টিকর্তা কেউ আছে, প্রাকৃতিক ভাবে এমনিতে হয়ে গেল। আল্লাহ পাক বলছেন যে যারা অহংকার করবে, ফায়ুআযযাবুহুম আযাবান আলীমা, তাদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং তারা নিজেদের জন্য না কোনো বন্ধু খুঁজে পাবে আর না কোনো সাহায্যকারী পাবে। কিয়ামতের মাঠে যখন উপস্থিত করা হবে এসব আসামিদেরকে, যারা আল্লাহর ইবাদত বন্দী করতে নিজের মানহানি অনুভব করেছিল এবং অহংকার করেছিল, আর তাদেরকে হাজির করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠোর শাস্তি দেবেন, তখন কোনো বন্ধু খুঁজে পাবে না, ত্রাহি ত্রাহি করবে, ঘামে হাবুডুবু করবে, তখন কোনো বন্ধু খুঁজে পাবে না যে বন্ধু সাহায্য করে, আর কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 174 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবীনা। মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মানব সকল, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আগমন করেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ। আল্লাহ পাক বুরহান বলেছেন, বুরহান শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল প্রমাণ বা অকাট্য প্রমাণ, দলিল। আল্লাহ পাক অকাট্য দলিল বা উজ্জ্বল প্রমাণ নাজিল করেছেন বা তোমাদের কাছে আগমন করেছে, এর তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নবুয়াত, তিনি যে নবী হয়ে আসলেন, তিনি রাসূল হয়ে আসলেন এবং তিনি মুজিজা দেখালেন আল কোরআনুল করিমের, এছাড়াও বহু মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সত্তাকে, তার এই ব্যক্তিত্বকে উজ্জ্বল প্রমাণ হিসাবে আখ্যায়িত করেছেন, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। এখন সারা বিশ্বের মানুষের জন্য আবশ্যক ফরজ যে তার প্রতি ঈমান নিয়ে আসবে, তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান নিয়ে আসবে, তিনি যেই রবের কথা, রবের গুণাবলীর কথা বলবেন তার প্রতি ঈমান নিয়ে আসবে, তার অনুসরণ করেই ধন্য হবে এবং এই পথে জান্নাত লাভের চেষ্টা করবে। ও আনজালনা ইলাইকুম নূরাম মুবীনা, এবং তোমাদের দিকে আমি সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি, অর্থাৎ আল কোরআনুল করিমকে এখানে আল্লাহ পাক নূরাম মুবীন বলে আখ্যায়িত করেছেন, স্পষ্ট জ্যোতি, এমন স্পষ্ট জ্যোতি যাতে অস্পষ্টতা নেই। সুতরাং যদি স্পষ্ট জ্যোতি হয় তাতে প্রত্যেকে আলো পাবে, যদি আলো নেওয়ার চেষ্টা করে, চক্ষু বন্ধ না করে, তাহলে আলো পাবে। আলো জ্বলতে আছে কোথাও আর সেই জায়গায় যদি কেউ চক্ষু বন্ধ করে নেই, তাহলে সে আলো পাবে না, অন্ধকার দেখবে, মনে হচ্ছে সবকিছু অন্ধকার। এরকম অন্ধ লোককে যদি আলোতে রাখেন, যতই লাইট দেন না কেন আর যতই সেখানে জ্যোতি থাক না কেন, অন্ধ মানুষকে যদি নিয়ে আসেন তাহলে সে কিছুই দেখে না, সে অন্ধকার, তার কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নেই। ওই রকমই যারা অন্তরকে খুলবে না, যারা নিজের কানকে সত্য কথা শোনার জন্য খুলবে না, নিজের চক্ষুকে ভালো মন্দের মাঝে পার্থক্য করার জন্য খুলবে না, যারা অন্তর খুলে ভালো কথাকে গ্রহণ করবে না, তারা ওই রকম অন্ধের মতো, জ্যোতি থাকলেও জ্যোতি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনুল করিমকে সুস্পষ্ট জ্যোতি বা সুস্পষ্ট নূর বলে আখ্যায়িত করেছেন, যা আল্লাহ পাক নাজিল করেছেন, যার মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে, শিরকের অন্ধকার থেকে, কুফরির অন্ধকার থেকে, কপটতার অন্ধকার থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ অন্ধকার থেকে, সংশয়ের যে ব্যাধি ছিল ওইসব ব্যাধির অন্ধকার থেকে আল্লাহ পাক তুলে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ফাআমাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফী রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকীমা। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি যেইভাবে আল্লাহ পাক ঈমান নিয়ে আসতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিশ্বাস করতে বলেছেন, এই ক্ষেত্রে সহিহ মুসলিমের ওই হাদিসটি, যে হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর পক্ষ থেকে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মসজিদে নববীতে বসে গেলেন বড় আদবের সাথে, সাহাবায়ে কেরাম চারিদিকে বসেছিলেন আর সাদা কাপড় পরে আসলেন বড় সুন্দর আকারে, এসে কয়েকটি প্রশ্ন করলেন, তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, আখবরিনী আনিল ইসলাম, তারপরের প্রশ্ন ছিল আখবরিনী আনিল ইমান, ইমান সম্পর্কে, তারপরে প্রশ্ন ছিল এহসান সম্পর্কে, যে নিষ্ঠার সাথে ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে এহসান, এ সম্পর্কে প্রশ্ন ছিল। এগুলির জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম এসব জবাব শুনে তিনি বলতে, সাদাকতা, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এইভাবে তারপরে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে জিজ্ঞাসা যখন করলেন, তখন তিনি বললেন, এই সম্পর্কে তো আমি জানি না। তখন কিয়ামতের লক্ষণ জিজ্ঞাসা করলেন, কয়েকটি লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এই হাদিসটি যদি আমরা চর্চা করি পড়ি তাহলে ইমান সম্পর্কে সুন্দরভাবে আমরা জানতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা ইমান নিয়ে আসবে আল্লাহর প্রতি, ওয়াতাসমু বিহি, এবং তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, মজবুত করে আল্লাহ পাককে ধরতে হবে। ওয়ামাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ পাক আয়াতে বলছেন যারা আল্লাহ পাককে মজবুত করে ধারণ করবে তাদেরকে তো সহজ সরল পথ দেখানো হবে। আল্লাহ পাক এখানে বলছেন যে আল্লাহ পাকের প্রতি ইমান নিয়ে এসে যারা আল্লাহকে একমাত্র ধরবে, সুখে দুঃখে শোকে সর্বদা আল্লাহকে ধরবে, আল্লাহ ছাড়া অন্য কারো শরণ নেবে না, আল্লাহ ছাড়া অন্য পানা নিতে যাবে না, অন্যকে মনে করবে না যে সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতি মিনহু, তারে শীঘ্রই তাদেরকে আল্লাহ পাক তার বিশেষ রহমতে তার দয়ায় প্রবিষ্ট করবেন, ওয়া ফাযলিন, এবং তার অনুগ্রহে আল্লাহ পাক তাদেরকে দাখিল করবেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তার দিকে তিনি রাস্তা দেখিয়ে সহজ সরল পথে নিয়ে যাবেন। সহজ সরল পথ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ পন্থা বলে দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহকে মজবুত করে ধারণ করতে হবে। এবং এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে এটা প্রমাণিত কিনা। এইভাবে যদি আমরা চলি, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যা দিয়েছেন রাসূল তা গ্রহণ করো, আর যা দেননি তা বর্জন করো, যা নিষেধ করেছেন নতুন কাজ নিষেধ করেছেন, সুতরাং নতুন কাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ পাক সহজ সরল পথ দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এক নম্বর 176 ইরশাদ করেছেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আয়াত বড় লম্বা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মিরাসের অর্থাৎ পরিত্যক্ত ধন, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পর্কে কিছু বিশেষ বিধান উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াস্তাফতুনাকা, হে নবী, তোমাকে তারা জিজ্ঞাসা করে, ফতোয়া নেই তোমার কাছে এই সম্পর্কে, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ পাক তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, জবাব দিচ্ছেন, ফিল কালালা, এমন এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পিতামাতাহীন, নিসন্তান, তার মাতা পিতাও নেই এবং সন্তান সন্ততিও নেই। এই রকম যদি কোনো ব্যক্তি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবি এই রকম ছিলেন যে যার পিতামাতাও ছিল না আর ছেলে মেয়েও ছিল না। আল্লাহ পাক বলছেন ইনিম রিউন হালাক, কোন ব্যক্তি যদি মারা যায়, হালাকা মানে মৃত্যুবরণ করা, এটি হয় এর আরবি থেকে অর্থ বাংলায়, কিন্তু আমাদের উপমহাদেশের ভাষায় বাংলা উর্দু ভাষায় হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া, কোনো শাস্তি পেয়ে ধ্বংস হওয়াকে আমরা হালাকা বলি। অমুক ব্যক্তি হালাক হোক, অর্থাৎ এর মানে আমরা মনে করি যে কোন রকমের গজব বা কোন রকম বিপদ আপদ এসে ধ্বংস হোক, কিন্তু কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় হালাকা মানে মৃত্যুবরণ করা। আল্লাহ পাক বলছেন যে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, লাইসা লাহু ওয়ালাদ, আর তার কোনো সন্তান সন্ততি নেই, ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুই রকমই হয়, কিন্তু আজকাল আরবরা তাদের মাতৃভাষায় ওয়ালাদ মানে ছেলে সন্তানকে বলে, ছেলে সন্তানকে ওয়ালাদ বলা হয় আর মেয়ে সন্তানকে ওয়ালাদ বলা হয়, আর বাকি যখন ইবন বলবেন তখন ছেলে সন্তান শুধু হবে, বিন্ত বলবেন তখন মেয়ে সন্তান হবে। আল্লাহ পাক বলছেন যে যদি সেই ব্যক্তির ছেলে মেয়ে কোনো সন্তান নেই, ওয়ালাহু উখতুন, তবে তার একজন বোন আছে, যদি বোন থাকে আর কেউ নেই তার কাছে, ফালাহা নিসফু মা তারাক, তাহলে ওই বোন সম্পূর্ণ ধন সম্পন্ন নিতে পারবে না, বরং তার পরিত্যক্ত ধন থেকে অর্ধেক পাবে, অর্ধেক দেওয়া হবে। ওয়াহুয়া ইয়ারিসুহা ইনলাম ইয়াকুন লাহা ওয়ালাদ, আর সেই ভাই বোনের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে, যদি সেই বোনের কোনো সন্তান সন্ততি না থাকে। বোনের ছেলে মেয়ে যদি থাকে তো ছেলে মেয়েরা পাবে, কিন্তু বোনের যদি সন্তান সন্ততি না থাকে তাহলে এই ভাই তার ওয়ারিস হয়ে যাবে। ফাইন কান আতাসনাতাইনি, কিন্তু বোন যদি দুইজন থাকে অথবা দুইয়ের বেশি থাকে, এক বোন থাকলে আল্লাহ পাক বললেন যে অর্ধেক পাবে, অর্ধেকের বেশি নিতে পারবে না এক বোন। যেমন এক মেয়ে যদি কারো থাকে তাহলে অর্ধেক নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। কিন্তু যদি দুই অথবা দুইয়ের বেশি বোন থাকে, ফাইন কান আতাসনাতাইনি, দুই বোন যদি হয়, ফালাহুমা সুলুসানি মিম্মা তারাক, যা পরিত্যক্ত ধন ছেড়ে যাচ্ছে ওই ব্যক্তি, তার দুই তৃতীয় অংশ সেই দুই বোন অথবা দুইয়ের বেশি বোনেরা নিতে পারবে, এই দুই তৃতীয় অংশে তারা শরিক হবে। ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআন, আর আরেকটি অবস্থা হচ্ছে যে এমন ব্যক্তি মারা গেছে যে পিতামাতাহীন এবং নিসন্তান, আর তার ভাই বোন দুই রকমেরই রয়েছে, শুধু বোন নয় বরং ভাইও রয়েছে বোনও রয়েছে। আল্লাহ বলছেন তার যদি ভাইও থাকে, ইখওয়াতান রিজালান, ছেলে ভাইয়েরাও থাকে, ওয়া নিসাআন, আর যদি বোনেরাও থাকে, ফালিজ জাকারি মিসুল হাজিল উনসাইন, তখন ওইভাবেই ভাগ করতে হবে, যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব মানুষের ছেলেও আছে মেয়ে আছে সেই ক্ষেত্রে বিধান দিয়েছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযিল উনসাইয়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে ছেলেকে দুই মেয়ের সমান দেবে। আল্লাহ পাক এখানে বলছেন যে ভাই বোন শুধু আছে আর মাতা পিতাও নেই আর ছেলে মেয়েও নেই, এই ক্ষেত্রে ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআন, যদি ভাইও থাকে এবং বোনও থাকে, ফালিজ যাকারি মিছলু হাযিল উনসাইয়াইন, তাহলে ছেলেকে অর্থাৎ ভাইকে দুই বোনের সমান দেবে, ভাইকে দুই বোনের সমান দেবে। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক বলছে ইয়ুবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ পাক তোমাদের জন্য সুস্পষ্ট ভাবে বর্ণনা করছেন যাতে করে তোমরা পথভ্রষ্ট না হও। আল্লাহ যদি বিধান নাজিল না করতেন তাহলে অন্য কাউকে দিয়ে দিতে, অন্য ক্ষেত্রে হয়তো ব্যয় করে দিতে আর এই বোনকে বা বোনদেরকে বা ভাইদেরকে বঞ্চিত রেখে দিতে। আল্লাহ পাক বলছেন আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন যে কাকে কতটা দিলে, কাকে কোনটা দিলে ভালো হবে, কে হক রাখে কে হক রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন এবং আমাদের সমাজে যে কুসংস্কার রয়েছে যে বোনদেরকে ভাগ দেওয়া হয় না, বাবা মারা যায় তারপরে জমি জায়গা সম্পদ রেখে না হয় বোনদেরকে ভাগ দেওয়া হয় না, ওই রকমই মেয়েদেরকে অনেকে দেয় না, শুধু হাত তোলা কিছু দেয় যে এতটা দিয়ে দিলাম বাস, এইভাবে জুলম অত্যাচার করে। আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন এবং আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আইনের বাস্তবায়নের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।